নরসিংদী জেলার মনোহরদি উপজেলার অর্জুনচর শিকদার বাড়ি পাঞ্জাখানা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় মোবারকময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সম্মানিত মুরব্বী শত শত হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ হযরত মাওলানা আব্দুল বাতেন শাহের হাফেজাহুল্লাহ, আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক বড় বড় উলামায়ে কেরামদের কাছ থেকে দিনই আলোচনা শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং আজকে ওয়াজ মাহফিলের শেষ প্রান্তে এসে আমি গুণাগার আপনাদের সাথে দোয়া নেওয়ার যোগ দেওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, এজন্য সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। যে সকল ভাইরা বাহিরে ঘোরাফেরা আছেন অথবা বাড়িতে আছেন, একান্ত জরুরি কোন ওজর নেই, সে সকল ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা বাড়িতে বা রাস্তাঘাটে বা দোকানে বসে না থেকে এই আজিম শান এই মোবারকময় ফজিলতময় কোরআন সুন্নাহর ওয়াজ মাহফিলে চলে আসুন। আজকে এখানে আমরা যে আলোচনাগুলো করতেছি, ওলামায়ে কেরাম আলোচনা করতেছেন, এটা কার আলোচনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, আখিরাতের আলোচনা, দ্বীনের আলোচনা। সুতরাং এখানে সময় দিতে পারা, এখানে বসতে পারা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট নিয়ামত। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ সবাই বলেন নাকি? সুবহানাল্লাহ বলতে কখনো বোকালতি করবেন না, আর কিছু বলতে পারেন আর না পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আজকার গুলোর ব্যাপারে কখনো কোনো বোকালতি করবেন না, যত পারবেন যত জোরে পারবেন মহব্বতের সাথে এই জিকিরগুলো সব সময় করবেন। আর ওয়াজ মাহফিলের ময়দান হলো হালাকাতুল জিকির, এটাকে হাদিসের ভাষায় বলা হয় হালাকাতুল জিকির, মাজলিসুল জিকির, এটা জিকিরের মাজলিস, জিকিরের হালাকা। সুতরাং এখানে কাজে হবে জিকির, এজন্য সুবহানাল্লাহ বলার সময় আলহামদুলিল্লাহ বলার সময় কোনো কার্পণ্য করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পড়তে কোন রকমের কার্পণ্য করা যাবে না, যতবার শুনবেন ততবার পড়বেন। আমার ভাইদেরকে অনুরোধ করব, আমরা আজকে আপনাদের মেহমান, মেহমানের সম্মান করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফাহু, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছো তোমরা তোমাদের মেহমানদেরকে সম্মান করো। তাহলে আমরা আজকে মেহমান না, যে অনেক দূর থেকে ঢাকা থেকে আসছি, কতক্ষণের জন্য আপনাদের মেহমান, মেহমানের সম্মান করা এটা আপনাদের উপরে এখন কর্তব্য হয়ে গেছে। সম্মানটা কিভাবে করবেন, সম্মান করার পদ্ধতিটা কি? পদ্ধতি আছে, সবাই যদি খাওয়াইতে থাকেন মেহমানদারি তাহলে একজনের কয়জনেরটা খাবে। এই জন্য এখানে আজকের মাহফিলে সবাই খাওয়ানো দরকার নেই। আজকের মেহমানদারি হলো আমাদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার জন্য। মেহমানদারি হলো আপনারা এসে কথাগুলো শুনবেন, এটাই হলো মেহমানদারি। এবং এই মেহমানদারি করা আপনাদের উপরে একান্ত কর্তব্য হয়ে গিয়েছে। যদি কেউ আজকের মজলিসে ওজর ব্যতীত হাজির না হন, বোঝা যাবে তিনি আমাদের মেহমানদারি করেন নাই। এই জন্য কিন্তু তিনি বিশাল একটা সওয়াব থেকে মাহরুম হয়ে যাবেন, মেহমানদারির ফজিলত মেহমানদারির সওয়াব পান নাই। আরেকটি বিষয় বলে আমরা আলোচনা শুরু করি, সেটি হলো ওয়াজ মাহফিলের যে মজলিস, এটা কি গানের মজলিস? এখানে আমাদের কাজ কি গান গাওয়া? বর্তমানে আমরা দেখি ওয়াজ মাহফিলে গানও গায়, দেখছেন নি আপনারা? গান গায়, নাচে, লাপ মারে, মাইক টাইক ভাঙি ফেলার, এরকম দেখছেন না? ওয়াজ মাহফিলের নামে বিনোদন, যে দেখা যায় গান গায়, সবাই নাচে, কত পদ্ধতির নাচ, কত পদ্ধতির গান, কত পদ্ধতির লাফানি আমাদের দেশে আমরা এখন দেখি ওয়াজ মাহফিলের মধ্যে। তা গান শোনার দরকার হলে আমাদেরকে দাওয়াত দিবেন কেন? গান শোনার দরকার হলে তো গান গাওয়ার লোক আলাদা আছে, আছে না? বড় বড় গানের শিল্পী আছে, মহিলা শিল্পী আছে, পুরুষ শিল্পী আছে, যদি গান শোনার দরকার হয় দাওয়াত দিবেন কাদেরকে? গানের শিল্পীদেরকে। এরপরে যদি মনে করেন গল্প শুনবেন, তো গল্প শুনলেও তো আমাদেরকে দাওয়াত দেওয়া দরকার নাই। গল্প বলার অনেক মুরব্বীরা আছে, মুরব্বীদেরকে আনলে সারা রাত গল্প বললেও মুরব্বীদের গল্প শেষ হবে না, মুরব্বীদেরকে নিয়ে গল্প শুনবেন। আর যদি মনে করেন আজকে এই ওয়াজ মাহফিলে আপনারা কিছু কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবেন, এই উদ্দেশ্যেই যদি ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেন, তাহলে আমাদের কাজ হলো কোরআন সুন্নাহর কথা বলা, আপনাদের কাজ হলো কোরআন সুন্নাহর কথা শোনা। ওয়াজ মাহফিল একটা ফজিলতময় বরকতময় মজলিস, কিন্তু এই বরকত আজকে আমরা নষ্ট করে দিচ্ছি। কোরআন সুন্নাহ আলোচনা না করে সেখানে আমরা বিভিন্ন ধরনের ইসলামের নামে, দ্বীনের নামে, কোরআনের নামে, সুন্নাহর নামে মিথ্যা কথা, ওয়াজ মাহফিলে পরে মিথ্যা গল্প করে সময় কাটিয়ে দিচ্ছি। এবং মেহনতি মানুষগুলো, শ্রমিক মানুষগুলো কত কষ্ট করে টাকা পয়সা দিয়ে একটা মাহফিলের ইন্তজাম করে, একটা মাহফিলের ইন্তজাম করা সহজ বিষয় না। যারা ইন্তজাম করেন তারা জানেন এটা কত কঠিন বিষয়। এবং এখানে এই মাহফিলের মধ্যে একজন রিক্সা শ্রমিক ভাইয়ের, একজন মাঠে ঘাম জড়ানো শ্রমিক ভাইয়ের, একজন মায়ের কষ্টে মুরগি বিক্রির টাকা, ডিম বিক্রির টাকা, নারকেল বিক্রির টাকা এই মাহফিলের জন্য দেন, তাদের মনে কত মহব্বত, কত আশা নিয়ে তারা একটা মাহফিলের জন্য এই টাকা খরচ করেন। কিন্তু এই টাকাগুলা যে উদ্দেশ্যে খরচ করতেছেন সেই উদ্দেশ্যটা কতটুকু সম্ভব হইতেছে সেটা আমাদেরকে খেয়াল রাখা দরকার। এটা সম্পূর্ণ আমানত। এই আমানতটা আমরা যারা ওয়াজ মাহফিলে আয়োজন করতেছি, যারা ওয়াজ মাহফিলে কথা বলতেছি, তাদের খেয়াল রাখতে হবে এই আমানতটা যথাযথভাবে রক্ষা হইতেছে কিনা। আজকের এই মাহফিলে আমরা ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে কথা বলব, যতটুকু কথা আলোচনা করার আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করছেন, মাওলানা জাকারিয়া সাহেব আমার বন্ধু মানুষ, অনেক আগ থেকে ভাইয়ের সাথে পড়েছে, আমরা পাশাপাশি এক জায়গায় ছিলাম ডাকাতে, এখন উনি এখানে চলে এসছেন, অনেক বড় আলেম, তারপর আরো অনেক ওলামায়ে কেরাম এখানে আলোচনা করেছেন এবং আপনাদের এই অঞ্চল বড় বড় আলেমদের এলাকা, ওয়াজ মাহফিল সবসময় শুনেন। এই জন্য ওয়াজ মাহফিল উদ্দেশ্য না, উদ্দেশ্য হল যে বরকতের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাকেও হেদায়েত দেন, আপনাদেরকেও হেদায়েত দেন। হেদায়েতের উদ্দেশ্যে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাহফিলের এই মজলিসের শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। আমিন। আপনারা কি মেহমানরা কি চলে যাবেন? না, মেহমান রেখে যদি যেতে চান মেহমানকে সাথে করে নিয়ে যাবেন। মেহমানকে রেখে কিন্তু যাওয়া যাবে না। মেহমান রেখে যদি আপনি বাড়ি চলে যান, এটা কি মেহমানের সাথে মেহমানদারি হবে না অন্য কিছু হবে? মাশা আল্লাহ, দেখেন এই এলাকার ভাইয়েরা কত সুন্দর আদব কায়দা জানে। মেহমান রেখে যদি চলে যায় এটা আদব হয় না কি হয়? তাহলে বোঝা গেল মেহমান রেখে যাওয়া যাবে না, মেহমানের আদব রক্ষার্থে বসতে হবে। এই জন্য একটু সামনের দিকে চলে আসেন, খালি জায়গা আছে, আমাদের ভাইয়েরা আসতেছেন, ওনারা যাতে পিছনের দিকে সুন্দর করে বসতে পারেন এই জন্য একটু সামনের দিকে চলে আসেন। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মানব জাতিকে মানুষদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন না? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন, এটা একদিন কাজকর্ম বন্ধ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু চিন্তা করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটু বসে থেকে ওই দিন কাজকর্ম করবেন না, বলবেন যে জীবনে অনেক কাজকর্ম করছি, আজকের দিনে কাজকর্মটা বাদ দিলাম। বাদ দিয়ে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বানাইছেন, এই বানানোর পদ্ধতিটা একটু সুন্দর করে গবেষণা করে দেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার সকল ইনসান, হে দুনিয়ার সকল মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি তোমাদের খালেক, আমি তোমাদের একমাত্র রব, আমি রবের মাঝে আর তোমাদের মাঝে কোন জিনিসটা মাঝখান দিয়ে আলাদা করে দিছে, তোমাদের থেকে তোমাদের ভিতরে আমি রূহ উৎকার দেওয়ার পরে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তোমরা উত্তর দিয়েছিলে কালু বালা, উত্তর দিয়েছিলে আপনি আমাদের একমাত্র রব। সেই রব স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়াতে আসার পরে কোন জিনিসটা তোমাদের মাঝে আর আমাদের মাঝে গ্যাপ তৈরি করে দিল? আল্লাযী খলাকাকা, যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছেন, ফাসাওয়াকা, এবং তোমাকে শুধু বানান নাই তোমাকে সুবিন্যস্ত করছেন, তোমাকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কোন জায়গায় কোন জিনিসটা সেটিং করা দরকার, কোন জায়গায় কোন জিনিসটা দেওয়া দরকার, কোন জিনিসটা দিলে তোমার চলতে ফিরতে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে কি করতে তোমার সুবিধা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তোমার শরীরটাকে মাথা থেকে পা পর্যন্ত সেটিং করেছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নাকটা যদি সামনের দিকে না দিয়ে যদি পিছনের দিকে দিতেন কেমন দেখা যেত? এখন যেরকম তার থেকে আরো বেশি সুন্দর দেখা যেত নাকি? যদি এই চোখ খুলে দুইটা সামনের দিকে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুইটা দুই দিকে দিতেন, তাহলে কেমন দেখা যাইত? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মুখমণ্ডলকে, এই মুখকে যদি, জিহ্বাকে যদি সামনের দিকে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি এটাকে পিছনের দিকে দিতেন, তাহলে আমাকে আপনাকে কেমন দেখা যাইত? আল্লাহ রাব্বুল আলামিন যদি মুখের ভিতরে এত সুন্দর করে দাঁতগুলো না দিতেন, দাঁতগুলো যদি ভিন্ন জায়গায় দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এত সুন্দর জিহ্বাটা আমার আপনার ভিতরে, যে জিহ্বার মতো মেশিন আল্লাহু আকবার জমিনে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, সুবহানাল্লাহ, যেই মেশিনে কোন জিনিস দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে, এক মুহূর্তের মধ্যে রিপোর্ট দিয়ে দিবে এই জিনিসটা কি লবণাক্ত নাকি ঝাল নাকি মিষ্টি নাকি কোন ধরনের স্বাদ, সাথে সাথে জিহ্বার মধ্যে দেওয়ার সাথে সাথে রেজাল্ট। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সৃষ্টিটার নাম দিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই মানুষকে তোমাকে আমি সৃষ্টি করেছি আহসান তাকওয়িমে, সুন্দর গঠনে যত মখলুকাত বানাইছি তার ভিতরে সব থেকে সবচেয়ে সুন্দর করে তোমার গঠনটা আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, এত সুন্দর করে সৃষ্টি করার পরে এই মানুষটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রুহের ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ قل الروح من امر ربي ونفخت فيه من روحي। আমার আপনার ভিতরে আল্লাহ পাক একটা রূহ দিবেন, দিবেন না? আপনাদের ভিতরে রূহ আছে? আছে। সবার মধ্যে আছে? আছে। রূহটা কোথায় থাকে? আপনার আমার ভিতরে বলতেছেন রূহ আছে, রূহটা কোন জায়গায় থাকে? রূহের স্থান কোথায়, কোথায় আছে দেখছেন কোনদিন? আমরা যখন কোন মানুষ মারা যায়, ওই মানুষের যখন জানাজা পড়ে সবাই বলে মানুষটার রূহ চলে গেছে, রূহ নাই। এই রূহটা কোথায় ছিল, কেমনে চলে গেল, কোথায় অবস্থান করত, জীবনে কোনদিন দেখার সুযোগ আমরা পাই নাই। কিন্তু আস্তিক নাস্তিক আল্লাহর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষই বিশ্বাস করে তার ভিতরে রূহ আছে। সবাই বলে আমার ভিতরে রূহ আছে, অমুকের ভিতরে রূহ আছে, কিন্তু রূহটা কোথায় আছে, কেমনে আছে, কোন জায়গায়, গবেষণা করে বের করতে পারে নাই। আল্লাহ কেন পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন গায়েব, আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন দেখা যায় না, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফুৎকারকে, আল্লাহ রাব্বুল আলামিনের আমরকে এটাও মানুষের ভিতরেই থাকে কিন্তু মানুষ দেখে না। সুবহানাল্লাহ, অর্থাৎ একজন মানুষ যদি তার নিজের ভিতরে গবেষণা করে, নিজের ভিতরে চিন্তা করে, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে তার ভিতরেই খুঁজে পায়। মানুষ তার ভিতরে, শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলাকে খুঁজে পায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা একটা করে রূহ দিবেন। এই রূহ কি স্থানান্তর হয় নাকি? রূহ স্থানান্তর হয়, মানে একজনের রূহকে আরেকজনকে দেওয়া হয় নাকি? গরু ছাগলের রূহ মানুষকে দেওয়া হয় নাকি? এটা আল্লাহর জমিনে কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে যে একবার মানুষের রূহ থাকে, মানুষ মারা যাওয়ার পরে ওই রূহটা নাকি আবার কুকুরকে, তারপর বিড়ালকে, গরুকে, ছাগলকে, এদেরকে দেওয়া হয়। এরকম মানুষও জমিনে আছে। আবার অনেক মানুষ বিশ্বাস করে আল্লাহর জমিনে সমস্ত মানুষের রূহ একই গুলা, একই রূহ গুলাই বারবার করে একজন মরে যায় আরেকজনের মধ্যে দেওয়া হয়, একজন মরে যায় আরেকজনের মধ্যে দেওয়া হয়, একজন মরে যায় আরেকজনের মধ্যে দেওয়া হয়, এরকম বিশ্বাস জমিনে কিছু মানুষ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন বান্দা, যতজন মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি ততজন মানুষের প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা রূহ দান করি, সুবহানাল্লাহ, প্রত্যেকের রূহ আলাদা। মানুষের বডি মৃত্যু আছে, মানুষের শরীরের মাইয়্যিত আছে, মানুষের শরীরের মৌত হয় কিন্তু রূহের কোনোদিন মৃত্যু হয় না। প্রত্যেকটা মানুষের শরীরে দুইটা জিনিস কাজ করে, একটা হলো রূহ আর একটা হলো জাসাদ, একটা হলো বডি আর একটা হলো সোল। বডি যে জিনিসটা, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন পচা জিনিস দিয়ে বানিয়েছেন, কিন্তু রূহ যে জিনিসটা এটি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জিনিস। এজন্য মানুষের শরীরে পবিত্র জিনিসও আছে আবার পচা জিনিসও আছে। পচা জিনিস সবসময় মানুষকে পচা জিনিসের দিকেই টানে, পবিত্র জিনিস মানুষকে সবসময় পবিত্রতার দিকেই টানে। এজন্য মানুষের রূহ সবসময় মানুষকে পবিত্রতার দিকে আহ্বান করে, শরীর মানুষকে সবসময় পচা জিনিসের দিকে আহ্বান করে। দেখবেন শরীর কিছুক্ষণ পরে পরে খাবার যদি না খান, সকালে খাইছেন দুইটা তিনটা পর্যন্ত খান নাই, শরীর আপনাকে বলবে তাড়াতাড়ি আমার খাবার দে, আমার শরীর আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, আমাকে খাবার দাও। খাবার কি জিনিস জানেন? খাবার আমরা খাই, খাবার পরে খাবার গুলো পচে যায়, খাবার গুলো নষ্ট হয়ে যায়, মল মূত্রের আকারে বের হয়ে যায়। তাহলে বোঝা যায় শরীর সবসময় পচা জিনিস কামনা করে, ভালো জিনিস পবিত্র জিনিস কামনা করে না। কিন্তু মানুষের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন যেই রূহ তৈরি করেছেন, এই রূহটা পবিত্র, এই পবিত্র জিনিস সবসময় পবিত্র খাবার পছন্দ করে। মানুষের জন্য পবিত্র খাবার কোনটা বলেন তো দেখি, পবিত্র খাবার কোনটা? রূহের এক নম্বর খাবার হলো ঈমান। রূহের এক নম্বর খাবার কি? ঈমান। রূহকে প্রথমে পবিত্র থাকার জন্য, শক্তিশালী থাকার জন্য যে খাবারটা দিতে হয় সেটার নাম ঈমান। দুই নম্বরে যেই খাবার গুলো দিতে হয় এই খাবার গুলোর নাম হলো আমলের সালে। যেমন নামাজ রুহের একটা গুরুত্বপূর্ণ খাবার, সিয়াম নামাজের গুরুত্বপূর্ণ খাবার, যাকাত নামাজ যাকাত মানুষের রুহের গুরুত্বপূর্ণ খাবার, হজ্জে বাইতুল্লাহ গুরুত্বপূর্ণ খাবার, সাদাকা গুরুত্বপূর্ণ খাবার, কোরআন সুন্নাহর আলোচনা শোনা, ওয়াজ মাহফিলে আসা রুহের গুরুত্বপূর্ণ খাবার। এইগুলো যত বেশি খাবার দেওয়া হবে তত বেশি আমার আপনার রূহ শক্তিশালী হবে, আর যত কম দেওয়া হবে তত রূহটা দুর্বল হয়ে যাবে। আর রূহ যখনই দুর্বল হয় তখন বডি তখন শক্তিশালী হয়। এজন্য আল্লাহর জমিনে দুই ধরনের মানুষ দেখবেন। এক ধরনের মানুষ যখনই মসজিদে আজান শুনে দুনিয়ার কাজকর্ম তার কাছে আর কোনো কিছু পছন্দ হয় না, আল্লাহর বান্দা ছটফট করতে থাকে কতক্ষণে গিয়ে মসজিদে হাজির হয়ে যাবে, জামাতের সাথে সালাত আদায় করবে, জামাতের সাথে সালাত আদায় করতে পারলে তার শরীরে আলাদা একটা প্রশান্তি আসে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা বান্দি দেখবেন আজানটা যখন হয় তার ভিতরে কোনো অনুভূতি নাই, বরং মানুষ যখন জামাত নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যায় তার ভিতরে তখন আরো মনে কষ্ট লাগে, খারাপ লাগে, সে আস্তে আস্তে শুধু দূরে সরতে থাকে আর পালাইতে থাকে। আছে না এরকম মানুষ? তাহলে দুই রকমের কেন? এক রকমের মানুষ যারা দিন মুখী মসজিদ মুখী, এই মানুষগুলার রূহ হলো শক্তিশালী। সেই মানুষগুলো দুনিয়ামুখী হারাম কাজ মুখে মাদকাসক্ত মদ খেতে পছন্দ করে, হারাম হারাম বিভিন্ন জিনিস পছন্দ করে, এই মানুষগুলার রূহ হলো দুর্বল, ঘড়িটা হলো শক্তিশালী। আমার আপনার কোনটা শক্তিশালী করা দরকার? রূপ শক্তিশালী করতে হবে। বডিকে একেবারে মেরে ফেলা যাবে না, বডিকে দুর্বল রাখতে হবে, কিন্তু রূপকে শক্তিশালী করতে হবে। দুনিয়ার অনেক দার্শনিক মতবাদ হলো রূপকে একেবারে মেরে ফেলতে হবে, রূপকে শক্তিশালী রাখতে হবে, বডিকে মেরে ফেলতে হবে। এজন্য তারা ভালো ভালো খাবার খায় না, বিয়ে শাদি করে না, তারা ভালো কোনো জিনিস ব্যবহার করে না, পছন্দ করে না, এরকম মানুষও জমিনে আছে। কিন্তু ইসলামের দর্শন, ইসলামের থিওরি হলো, ইসলামের ফর্মুলা হলো, তোমার শরীরেরও একটা হক আছে। ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার রবেরও একটা হক আছে, তোমার আহলেরও হক আছে। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের এই শরীরের এই বডিরও একটা হক আছে। ফাআতি কুল্লাযি হাক্কান হাক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যার হক তাকে তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, শরীরের হক শরীরকে দাও, রবের হক রবেরকে দাও, রবের জন্য আদায় করো। আরেকটা হক তোমার আহলের হক, আহলের হক তোমার আহলকে দাও। অর্থাৎ তোমার শরীরটাকে মেরে ফেলা যাবে না, শরীর জীবিত রাখতে হবে, এটা হক আদায় করতে হবে, কিন্তু এটাকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। শরীরের থেকে শক্তিশালী হতে হবে রূহ। কারণ কি? শরীর কদিন পরে মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, কিন্তু আমার আপনার রূহ কিন্তু মাটির সাথে মিশবে না। রূহ কি মাটির সাথে মিশে যাবে? না, মিশবে না। কি শরীরটা? শরীরটা মাটির সাথে মিশে যায়, কিন্তু কোন মানুষের রূহের মৃত্যু হয় না, বডির মৃত্যু হয়, শরীরের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য কয়েকটা জগৎ সৃষ্টি করেছেন। প্রথম জগৎটার নাম হলো হায়াতুদ দুনিয়া, সেই জগতের মধ্যে আমরা এখন আছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো কয়েকটা জগৎ বানিয়েছেন। একটা জগতের নাম হলো আলামে বারজাখ, আলামে বারজাখ অর্থাৎ দুনিয়া এবং কিয়ামত, দুনিয়া এবং হাসরের মাঝখানে দীর্ঘ হাজার হাজার বছরের একটা লম্বা সময়, যেই সময়টার নাম হলো বারজাখি জিন্দেগি। বারজাখি জিন্দেগির পরে শুরু হবে হাসরের ময়দান, সেখানেও আবার অনেকগুলো ধাপে ধাপে জগৎ আছে। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই বারজাখি জীবনের পরে হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, তখন আমাদের কিন্তু লিখিত পরীক্ষা, মূল পরীক্ষা শুরু হবে। কবরের মধ্যেও একটা পরীক্ষা হয়, হাসরের ময়দানেও একটা পরীক্ষা হয়। কবরের পরীক্ষাটা হয় কিসে? মৌখিক পরীক্ষা, ইমানের পরীক্ষা, ছোট্ট ছোট্ট শুধু তিনটা প্রশ্ন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ রূপে আমার আপনার জিন্দেগীর সব কিছু হিসাব নেবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুলু কাতানা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ কোন বান্দা তার দুইটা পাকে নড়াচড়া করার কোন ক্ষমতা নাই। হাত্তা ইউসআল আন উমরিহি বিমা আফনাহু, যতক্ষণ না তার জিন্দেগীর পুরাটা ওমরের পুরাটা বয়সের পুরাটা জীবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে না দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে পুরা জিন্দেগি এই 70 বছর 80 বছর 90 বছরের হায়াতের হিসাব দিতেই হবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে সেই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। ওয়ান ইলমিহি বিমা আমিলা বিহি, কতটুকু ইলম শিখেছে, কতটুকু আমল করেছে, এই হিসাবও আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তার সম্পদ কোন দিক থেকে উপার্জন করেছে, হালাল পথে করেছে না হারাম পথে করেছে এটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। হাসরের ময়দান অনেক কঠিন এক ময়দান, যেই ময়দানে আমার আপনার জিন্দগির সমস্ত হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দিতে হবে। সেই হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে কোন অবস্থায় বলেন হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে পায়ের মধ্যে কোন জুতা থাকবে না, খালি পায়ে, ওরাতান শরীরের মধ্যে কোন কাপড় চোপড় থাকবে না, উলম্ব অবস্থা কাপড় চোপড় বিহীন, গোরলা হতভম্ব অবস্থায় কোথায় দাঁড়াইয়াছে, কখন দাঁড়াইয়াছে, কয় বছর দাঁড়াইয়াছে এটারও কোন খবর তার থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন এই বিষয় সাথে সাথে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষ এবং নারী উভয় গিয়ে এরকম কাপড় চোপড় বিহীন উঠবে নাকি? কত আশ্চর্যের বিষয়, কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়াবে, সেখানে কি পুরুষের কাপড় চোপড় থাকবে না, নারীরও থাকবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা জেনে রাখো কেয়ামতের ময়দানের আহওয়াল একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকানোর চাইতে ওই বিপদাপদ গুলা হবে বেশি কঠিন। আল্লাহ, কেয়ামতের ময়দানে আমি পুরুষ না মহিলা, আমার ভিতরে কাপড় আছে কি নাই এইটা চিন্তা করার সুযোগ নেই, আরেকজনের দিকে তাকানোর কথা তো পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানের অবস্থা খুবই ভয়াবহ, খুবই গুরুতর ময়দান হাসরের ময়দান। সেই হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আমল তার হিসাব শুরু করবেন সেটার নাম কি? অনেকেই এখনো জানে না সেটার নাম কি। আরেকটু জোরে বলেন, বলেন ওই কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে ওই ময়দানটার নামে হলো কেয়ামতের ময়দান। কেয়ামতের ময়দান মানে বুঝেন নি, বসার সুযোগ নাই, বসার কোন জায়গা নাই, বসার কোন ব্যবস্থাপনা নাই, সব মানুষ সেদিন কেয়ামি হয়ে যাবে। কেয়ামি আপনাকে আমি বুঝেন নেই, এই দেশের মানুষ মনে হয় বুঝেন, আমাদের নোয়াখালী চট্টগ্রামে আছে সেদিন বসার কোন সুযোগ নাই, সবাই কি করতে হবে, দাঁড়াই থাকতে হবে, কোন নড়াচড়া করার ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত না পুরো জিন্দগি সমস্ত আমলের হিসাব দেওয়া না হবে। সর্বপ্রথম হিসাব কিসের? সর্বপ্রথম শুরু হবে নামাজের হিসাব। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে আমলটির বর্ণনা, যে আমলটির নির্দেশ সব থেকে বেশি দিয়েছেন, সেই আমলটির নাম হল সলাত। কোরআনে কারীম যারা তেলাওয়াত করেন বারবার দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত কে তো হিসাব দেন বিলাসীরা বিলাসীরা হিসাব ঠিক না তবে কোরআন অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন এই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এই নির্দেশ আল্লাহ বারবার দিয়েছেন কারণ কি কিয়ামতের মাঠে প্রথম হিসাব হলো নামাজ ইজা সালুহাত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি তোমার নামাজের হিসাবটা সঠিক হয়ে যায় নামাজের হিসাবটা সালাতের হিসাবটা যদি সুন্দর করে দিয়ে দিতে পারো ফাকাদ আফলাহা ওয়া আনজাহা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন নামাজের হিসাবটা যদি সুন্দরভাবে দিয়ে দিতে পারো আমার উম্মত কিয়ামতের ময়দানে তুমি সফল তুমি পাস করে ফেলছো তুমি উত্তীর্ণ হয়ে গেছো তুমি আনজাহা সার্টিফিকেট পাই গেছো সুবহানাল্লাহ কিছু সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় নামাজ মানে ইবাদত যে ইবাদত ঠিক হইলে বাকি ইবাদত বন্দেগিও সব ঠিক হয়ে যায় নামাজ যদি ঠিক না থাকে তার পুরা জিন্দেগির সমস্ত আমলের মধ্যে গন্ডগোল থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল হয়ে যায় ওয়া ইন ফাসাদা যদি নামাজের হিসাব তুমি সঠিক ভাবে না দিতে পারো ফাকাদ খাবা ওয়া খাসারা ওই আল্লাহর বান্দা ওই আমার উম্মত কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল ফেল করে ফেলল তার কোন নাজাতের উপায় নাই নামাজের হিসাবে যদি গন্ডগোল তাহলে আপনি কিয়ামতের ময়দানে ফেল পাস করার কোন সম্ভাবনা নাই অন্য সব প্রশ্নের আনসার দিছেন নামাজের আনসার দিতে পারেন না এটা এমন আনসার এই আনসার না দিলে কিয়ামতের ময়দানে ফেল কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন ইবাদতের জন্য আর এক নম্বর ইবাদত হলো নামাজ সুতরাং নামাজ নাই আপনি কিয়ামতের ময়দানে ফেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত বেশি বেশি করে নফল নামাজ পড়ো বেশি বেশি করে সুন্নাত নামাজ পড়ো কারণ কিয়ামতের ময়দানে যদি ফরজ নামাজের হিসাবে তোমার কোনো গন্ডগোল হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্নাত নামাজ থেকে ওই নফল নামাজ থেকে আল্লাহর হিসাব পূরণ করে দিবে কিয়ামতের ময়দানে নামাজের সালাতের সবচেয়ে কঠিন হিসাব হবে কিন্তু আমার ভাইরা অত্যন্ত দুঃখের বিষয় এই বাংলাদেশের আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে শতকরা 95 ভাগ ভাই বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এই দেশের মুসলমানের এক নম্বর সমস্যা নামাজ এই দেশের ভাই বোনদের যদি বলেন যে দিন সমস্যা যা আছে এবাদতের সমস্যা যা আছে এক নম্বরে কোনটা এক নম্বরে হলো নামাজ সমস্যা যেটা কিয়ামতের ময়দানে এক নম্বর প্রশ্ন এক নম্বর কোশ্চেন যেটা ফেল করলে কিয়ামতের ময়দানে ফেল যেটা পাস করলে কিয়ামতের ময়দানে পাস এই জায়গায় বেশি গন্ডগোল এই দেশের অসংখ্য মুসলমান অসংখ্য ভাই বোন আছেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কিন্তু আবার বলেন আমার ইমান ঠিক আছে আমার ইমানটা খুব মজবুত ইমান শক্ত আছে নামাজও নাই আমার ইমান কিন্তু ঠিক আছে ইমান যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ইমান শব্দ দিয়ে আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইমানকে নষ্ট করতে চান না এখানে সমস্ত মুফাসসিরিন কেরাম বলেন ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া সালাতাকুম এখানে ঈমান শব্দের অর্থ হলো সালাত ঈমানকে আল্লাহ পাক সালাতকে ঈমান শব্দ দিয়ে আল্লাহ পাক আলোচনা করছেন অর্থাৎ ঈমান আর সালাতের সাথে একটার সাথে আরেকটার গভীর রিলেশন আছে একটা না থাকলে আরেকটা থাকার সম্ভাবনা কম কমে যায়, ইমান না থাকলে নামাজ থাকে না, নামাজ না থাকলে ইমান থাকারও সম্ভাবনা কমে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাত বুঝাতে গিয়ে ইমান শব্দ ব্যবহার করেছেন। এই কথাটাকে নবী সরফরাম সুন্দর করে ব্যাখ্যা করেছেন, ইন্না বাইনাল রাজুলি ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নবী সরফরাম বলেন, ইমানদারের মাঝে আর মুশরিকের মাঝে, ইমানদারের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী ইবাদত হলো তারকুস সালাত। ইমানদার কখনো নামাজ ছাড়ে না, কিন্তু যারা মুশরিক যারা কাফের তারা নামাজ ছেড়ে দিয়ে নামাজ পড়ে না। আমার দেশের ইমানদার ভাই ইমানদার বোন কিন্তু নামাজ পড়ে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফরি মনে করতেন। নামাজ ছেড়ে দিলে এটাকে কুফরি মনে করতেন, কিন্তু আমাদের দেশে কুফরি মনে করা তো দূরের কথা, নামাজ ছেড়ে দিয়ে আমি শক্ত করি বলে আমার ইমান ঠিক আছে বলে না? আপনাদের এলাকায় বলে? আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সূরা মুদাসসিরের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা এই জাহান্নামে আসলা, জাহান্নামে আসার কারণ কি কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জবাব দিবে, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে এখানে পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি, জুমার নামাজের মুসল্লি না, মুসল্লি মানে ঈদের নামাজের মুসল্লি না, মুসল্লি মানে শুধু জানাজার নামাজের মুসল্লি না, মুসল্লি মানে পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা বলুন, হজ করছেন কে কে আছেন, হাজি সাহেব কে কে আছেন? হাজি সাহেবদেরকে একটু দেখি, আলহামদুলিল্লাহ এই গ্রাম তো হাজি সাহেবদের গ্রাম, কত হাজি ভাই আছেন দেখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বাকি যারা আছি আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু তাআলা হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুন। হজের মধ্যে আল্লাহর ঘর তাওয়াব করতে হয়, আল্লাহর ঘর কয় চক্কর তাওয়াব করতে হয়? কয়টা? সাতবার। সাতবারের জায়গায় যদি আপনি ছয়বার করেন তাওয়াব হবে না, অথবা যদি সাতবারের জায়গায় ইচ্ছা করে আটবার করেন তাওয়াব হবে কিনা? অসুবিধা কি? একবার বেশি করছেন, ভালো কাজ না করছেন, খারাপ কাজ করছেন, আল্লাহর ঘরে তাওয়াব করা কি খারাপ? তো ভালো কাজ না করছেন, একবার বেশি করছেন, আরো সাওয়াব তো বেশি হওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব নির্ধারণ করে দিয়েছেন সাতবার, সাতবারের থেকে বেশি হলেও সেখানে নাম্বার পাবেন আপনি জিরো। আবার সাতবারের থেকে একবার যদি কম হয় তাও নাম্বার পাবেন জিরো, কোনো তাওয়াবেই হবে না। অর্থাৎ ছয়বার করলেন, পাঁচবার করলেন, আপনি তাওয়াবের কোনো রেজাল্ট, তাওয়াবের কোনো নম্বর পাবেন না। সাতবার মিলে হয় এক তাওয়াব, সাতবার মিলে হয় কি এক তাওয়াব। সাফা মারওয়ার মধ্যে সাই করতে হয়, কয়বার সাই করতে হয়? এটাও সাতবার। সাফা থেকে মারওয়া গেলে একবার, মারওয়া থেকে সাফা আসলে একবার, এইভাবে সাতবার তাওয়াব করতে হয়। সাতবারের জায়গায় যদি পাঁচবার করেন, ছয়বার করেন, কোন নাম্বার পাবেন না, আপনার সাই কিছুই হবে না। সাতবার যখন পরিপূর্ণ করবেন তখন আপনার একবার সাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে নামাজ ফরজ করেছেন ২৪ ঘন্টার মধ্যে কয়বার? পাঁচবার। খামসা সালাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসা সালাওয়াত, আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত, পাঁচটা সালাত। সুতরাং পাঁচ সালাতের চার সালাত আদায় করছেন, চারবার আদায় করছেন, আরেকবার করেন নাই, কত নাম্বার পাবেন? বলে না দেখি, কত নাম্বার পাবেন? চারবার আদায় করছেন, একবার করেন নাই, বছরেরটা করেন নাই, বাকি ছেদটা করছেন, নাম্বার পাবেন? পাওয়ার সম্ভাবনা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন পাঁচ বার পাঁচটা সালাত পাঁচটা সালাতে মিলে একটা সালাত দৈনিক ২৪ ঘন্টা পাঁচটা মিলে একটা সালাত সাত চক্কর তাওয়াব মিলে যেমন একটা আওয়াত সাতবার সাফা মারার সাই মিলে যেমন এক সাই দৈনিক পাঁচ বারের নামাজ মিলে নামাজ কয়টা একটা সুতরাং আপনি এর থেকে কম করেন বেশি করেন জিরো করেন দৈনিক পাঁচ বারে করতে হবে আমার যে সমস্ত ভাইয়েরা শুক্রবার শুধু জুমার নামাজ আদায় করেন নাম্বার পাবেন কত এই সূত্র দিয়ে সব ভাই করে ফেলতে পারবেন কত নাম্বার পাইতেছে খালি বীজগণিতের সূত্র না জানলে আপনি নিজে নিজে অঙ্ক একশো না করে ফেলতে পারবেন আপনি যদি এই ফর্মুলা বুঝেন আপনি বুঝবেন আমার দেশ ভাইয়েরা শুক্রবারের মসজিদ ভরপুর যে মসজিদে ফজরের নামাজে ইমাম মুয়াজ্জিন ছাড়া তিন নম্বর মুসল্লি নাই যে মসজিদে অন্যান্য নামাজে এক কাতার দুই কাতার তিন কাতার কখনো দোতলা তিন তালা মুসল্লি হওয়া যায় না সেই মসজিদে শুক্রবারে তিন তালা চার তালা পাঁচ তালা ছয় তালা সব ভর্তি হয় রাস্তাঘাট পর্যন্ত ভর্তি হয় বার তাহলে বোঝা যায় এই মানুষগুলো সারা সপ্তাহ ব্যাপী দৈনিক পাঁচবার নামাজ কায়েম করে নাই এমনকি শুক্রবারে যে নামাজটা পড়তে আসছে সেই দিনও ফজরের নামাজ পড়ে নাই জুমার নামাজটা আসছে ফজরের নামাজটাও পড়ে নাই তাহলে এই মুসল্লিরা জুমার নামাজে নাম্বার পাবে কত জিরো জুমার নামাজে কোনো নাম্বার পাবে না জুমার নামাজে যদি মিনিমাম নাম্বার পাইতে হয় তাহলে ওই শুক্রবার দিন ফজর জুমা আসর মাগরিব এশা কমপক্ষে এই পাঁচটা আদায় করতে হবে এই পাঁচটা যদি আদায় করেন তাহলে তিনি হয়তো কোনো নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে আবার একবার আপনাকে সবার অনুরোধ ক্রমে আপনাকে পাস করে তুলে দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে তুলে দেওয়া হয়েছে আপনি প্রথম সাময়িকেও ফেল দ্বিতীয় সাময়িকেও ফেল তৃতীয় সাময়িকেও ফেল সব পরীক্ষায় ফেল করেন কয়বার আপনাকে সুপারিশ করে করে তোলা হবে সারা জীবন কি আপনাকে সুপারিশ করে তুলে দিবে আপনি শুক্রবারে পাঁচ ওয়াক্ত আদায় করছেন আবার ছয় দিন কোনো খবর নাই আরেক শুক্রবারে আবার পাঁচ বার আদায় করছেন আবার এক সপ্তাহ খবর নাই এরকম করলেও শুক্রবারে আপনি জিরো পাবেন কারণ কি পুরো সপ্তাহ ফেল একদিন আসি এত পাস করছেন এজন্য পুরাটাই ফেল আর নামাজ যদি শুরু করেন আপনি তওবা করে শুরু করতে হবে আগে যে আদায় করেন নাই এগুলোর জন্য তওবা করতে হবে তো শুক্রবারে তওবা করেন শনিবারে তওবা ভেঙে ফেলান আবার আরেক শুক্রবারে তওবা করেন আবার শনিবারে ভেঙে ফেলান আবার প্রতি শুক্রবারে শুক্রবারে তওবা করেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তামাশা করা এটা তওবা না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তামাশা আর তামাশাকারী ব্যক্তির কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না সূত্র পাইছেন তাহলে আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা দৈনিক পাঁচ বার সালাত আদায় করতে হবে যদি আমি মুমিন থাকতে চাই যদি ঈমানের সাথে মরতে চাই যদি কিয়ামতের ময়দানে পরীক্ষায় পাস করতে চাই তাহলে আমাকে নামাজের কোনো বিকল্প নাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চান কে কে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আপনাকে দেখার তৌফিক দান করুন আমিন আল্লাহকে দেখতে হলে কি করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার রাতে রাত্রিবেলা সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা আকাশের দিকে তাকাও ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা আকাশের দিকে তাকাই দেখো এই পূর্ণিমার চাঁদকে যেরকম সুন্দর ভাবে দেখতেছ তোমরাও তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম দেখবা সুবহানাল্লাহ এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবা কিন্তু দেখতে হলে তোমার কিছু কাজ করতে হবে নবী সুলতান এই হাদিসের দুইটা কাজ দিয়েছেন প্রথম কাজ হলো আল্লাহ তুকলাবু আলা সালাতিন কাবলা তুল الشمس وقبل غروبها নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের ওয়াক্ত যখন হবে দুনিয়াবি কোন কাজকর্মকে তুমি অগ্রাধিকার দিতে পারবে না আসরের আযান যখন হবে আসরের নামাজের ক্ষেত্রে দুনিয়াবি কোন কাজকর্মকে তুমি অগ্রাধিকার দিতে পারবে না কিন্তু আমরা দেখা যায় ফজরের সময় আযান হয় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে কত রকমের গজল গায় কত রকমের কবিতা গায় কত রকমের শেয়ার গায় মুসল্লিদেরকে ডাকতে থাকে বাইরা ঘুম থেকে নামাজ পড়ো ঘর থেকে মসজিদ পড়ো বাইরা সব মসজিদে চলে আসেন এত ডাকা ডাকি পরেও আমরা আস্তে আস্তে ন্যায় বারো পথের দিকে বেশি করে টানতে থাকি তাহলে যে আল্লাহর বান্দা মসজিদে আজান হওয়ার পরেও কোনো খবর নাই ওই আল্লাহর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার কোনো সম্ভাবনা নাই যত বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই আল্লাহর দিদার চাই দিদার পাওয়ার সম্ভাবনা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাত যদি পাইতে হয় অবশ্যই অবশ্যই নামাজি হতে হবে না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন কবরস্থানে গেলেন কবরস্থানে গিয়ে বললেন আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মিনকুম ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া কবর জিয়ারতের দোয়া জানেন তো নাকি আপনারা কবর জিয়ারতের দোয়া জানেন জি এই যে যেটা বললাম এটা কবর জিয়ারতের দোয়া কবরস্থানে যাই মাইয়েতের জন্য কি করবেন কবরস্থানে যাই মাইয়েতের জন্য দোয়া করবেন কিন্তু মাইয়েত থেকে কিছু নিয়ে আসার জন্য কবরস্থানে যাবেন না মাইয়েত আপনাকে কিছু দিতে পারে না আপনি মাইয়েতকে দিবেন দিবে কে দিব আমরা মাইয়েত আমাদেরকে কিছু দিতে পারবে না কিন্তু অনেক বোকা মুসলমান আছে এই দেশে যারা মাইয়েতের থেকে আইন দেওয়া যায় এরকম মুসলমান আছে নিবার আছে অনেক মুসলমান আছে দলে দলে লক্ষ লক্ষ মুসলমান মাইয়েতের কাছ থেকে আনতে যায় মাইয়েতকে দিতে যায় কিন্তু কবরস্থানে যাইতে হবে কি জন্য মাইয়েতকে দোয়া করার জন্য মাইয়েতের জন্য যদি আমরা কিছু দোয়া করি মাইয়েত আমাদের দোয়া দ্বারা উপকৃত হবে কিন্তু মাইয়েতের কোন আমল করার সুযোগ নাই মাইয়েত আমার জন্য কিছু করার সুযোগ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে কবরস্থানে যেতে নিষেধ করে দিয়েছেন সাহাবায়ে কেরামকে বলতো খবরদার কবরস্থানের ধারে কাছে যাইও না কারণ ওই যুগের মানুষ কবরস্থানে যায় দুনিয়ার শিরক করত কবরস্থানে যায় সাজদা করত কবরস্থানে যায় মোমবাতি জ্বালাইত কবরস্থানে যায় আগরবাতি জ্বালাইত কবরস্থানে যায় মশারি টাঙ্গাই দিত কবরস্থানে যায় বিভিন্ন রকমের শিরকি কর্মকাণ্ড করত এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার কবরস্থানের দ্বারে কাছে যাওয়া যাবে না যখন সাহাবায়ে কেরামের ভিতরে তাওহীদি ধারণা সাহাবায়ে কেরামের ভিতরে যখন ইমানি ধারণা ইমানি কনসেপ্ট পূর্ণাঙ্গ হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা আমার সাহাবীরা এতদিন পর্যন্ত কবরস্থানে যেতে তোমাদেরকে নিষেধ করেছিলাম এখন তোমরা কবরস্থান জিয়ারত করো কারণ কবরস্থান জিয়ারত করলে পাইন্না তুযাক্কিরুল আখিরা কবর জিয়ারত যত বেশি বেশি করবা তত আখিরাতের স্মরণ আখিরাতের জিকির তত বেড়ে যাবে তোমার ভিতরে আখিরাতের স্মরণ বৃদ্ধি পাবে তোমার ভিতরে মৃত্যুর স্মরণ বৃদ্ধি পাবে এজন্য বেশি বেশি করে কবর জিয়ারত করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাঝে মাঝে কবরস্থানে চলে যেতেন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতেন এই দোয়াগুলা করতেন মাইয়েতের জন্য কবর জিয়ারত করে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদাতু আন্না কদ রাইনা ইখওয়ানানা আমার মনে চাইতেছে আমি আমার ভাইদেরকে যদি একটু দেখতে পাইতাম কাদেরকে দেখতে চাইছেন ভাইদের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালাসনা ইয়া রাসূলুল্লাহ আমরা যারা সামনে আছি আমরা কি আপনার ভাই না আপনি কোন ভাইদেরকে দেখতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আনতুমা সাহাবি, তোমরা হলো আমার সাহাবি, আমার বন্ধু, আমার সাথী, আমার ভাই হলো যারা আমার উম্মত এখনো দুনিয়াতে আসে নাই, এরা হলো আমার ভাই। আমার মনে চাইতেছে আমার ভাইদেরকে একটু দেখার জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে আপনার এই ভাইদেরকে আপনি কেমনে চিনবেন? কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আপনার ভাইদেরকে চিনবেন কিভাবে? শাফাআত করবেন কিভাবে? হাউজে কাউসারের পানি পান করাইবেন কিভাবে? আপনি চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা আমার উম্মত হবে, আমার ভাইয়েরা হবে কুররা মুহাজ্জালিন। আমার উম্মতেরা তাদের ওযুর পানির কারণে তাদের এই ওযুর অঙ্গগুলোর ভিতরে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। এদের হাতের মধ্যে নূর চমকাবে, এদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, এদের পায়ের ভিতর থেকে নূর জকমক করতে থাকবে, এদের শরীরের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরে জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এদেরকে দেখলে বোঝা যাবে এরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতে গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডাকা হবে গুররাম মুহাজ্জালিন বলে, আর তোমাদের ওযুর অঙ্গগুলো থেকে সুন্দর করে নূর জকমক করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজার হাজার গোড়ার ভিতরে একটা গোড়া যদি এরকম থাকে যেই গোড়ার চেহারার মধ্যে কপালের মধ্যে ছাপ কপালি ছিলেন না, এরকম গোড়া যদি থাকে ওই গোড়াকে চিনাটা যেমন সহজ, কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার উম্মতদেরকে আমার ভাইদেরকে চিনাও এরকম সহজ। এখন যদি আমার ভাইরা এবং বোনেরা দৈনিক পাঁচবার যদি ওযু না করি, নামাজের ওযুর খবর নাই, কিয়ামতের ময়দানে নূর চমকানোর কোন সম্ভাবনা নাই। নূর যদি না চমকায় আপনি আমি যত দাবি করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত মহব্বত করেন, এত পছন্দ করেন, এত মহব্বত এত পছন্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা ইবাদত নামাজের মতো ইবাদত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এশার নামাজের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত কত লম্বা সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন নামাজ ফরজ করেন নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে এর ভিতরে আরো দুই তিনটা নামাজ ফরজ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বান্দারা যাতে সুন্দরভাবে ঘুমাইতে পারে, ঘুমের কোন সমস্যা না হয় এজন্য রাব্বুল আলামিন এশার নামাজের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত মাঝখানে কোন নামাজ আল্লাহ পাক ফরজ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে দীর্ঘ সময় ধরে কোন নামাজ ফরজ করেন নাই। কেন করেন না? আল্লাহর বান্দা যাতে রাত্রে বেলা ঘুমের মধ্যে কোন সমস্যা না হয়। কিন্তু আল্লাহর বান্দা বান্দি আল্লাহ পাক যে সময়টা ঘুমের জন্য রাখছেন আল্লাহর বান্দা বান্দি ওই সময় ঘুমায় না, ওই সময় আল্লাহর বান্দারা মোবাইলের মধ্যে ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, দোকানে গল্প গুজবে ব্যস্ত থাকে, তাড়াতাড়ি ঘুমায় না। কেউ যদি তাড়াতাড়ি ঘুমায় যায় তাকে আবার সবাই তিরস্কার করে, ভাই দেখো এ দেশান্ন মানুষ সারা রাতে ঘুমায় গেছে, এ পুরান যুগের মানুষ, সেকেলে মানুষ, আধুনিকতা জানে না। আগের দিকে আমার মা বোনেরা স্টার প্লাস জি বাংলা স্টার জলসা কত রকমের নতুন নতুন চ্যানেল, সেই চ্যানেলের সিরিয়াল দেখতে দেখতে আমার মা বোনদের দুটা তিনটা বাজে, ঘুমের সময় ঘুমায় না, ঘুমাইতে যায় কোন সময় তিনটা বাজে চারটা বাজে, তখন যায় ঘুমাচ্ছে। আল্লাহর যে বান্দা বান্দি ওই সময় গিয়ে ঘুমাবে আল্লাহর এই বান্দা বান্দির পক্ষে ফজরের নামাজ পড়া সম্ভব না। তাহলে এই স্টার দলচা স্টার প্লাস আপনাদের ঘরে ঘরে আছে নাকি? এই এলাকায় আছে? আলহামদুলিল্লাহ আমাকে দেখেছি নাই বলতেছে। এই এলাকায় নাই নাকি? আছে দেখার তাহলে বোঝা যায় এই এলাকা ভাই বোনেরাও ফজরের নামাজ ঠিক মতো পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টা নামাজের জন্য সেই সময় বান্দা ঘুমায় থাকে, যেই সময়টা ঘুমানোর জন্য দিয়েছেন সেই সময় বান্দা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এশার পর থেকে ফজর পর্যন্ত আপনাকে আমাকে ঘুমানোর সময় দিয়েছেন, কিন্তু আমরা না ঘুমাই ফজর সময় যাই ঘুমাই। ফজর সময় ঘুমাইলে কি হয় জানেন? সুন্দর একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন কোন আল্লাহর বান্দা ঘুমায় যায়, ইয়াকাদু শয়তান আলা রুসিহিম সালাসা আওকাত, শয়তান সুন্দর করে মাথার পাশে আসি বসে বসে শয়তান তিনটা সুন্দর করে ঘিরা দেয়। ঘিরা কয়টা দেয়? তিনটা। তিনটা তিনটা ঘিরা তিন জায়গায় দিয়ে সুন্দর করে শয়তান মাথার পাশে বসে থাকে আর বলতে থাকে, আলাইকা লাইলুন তবিলুন ফারকুত, আলাইকা লাইলুন তবিলুন ফারকুত, আলাইকা লাইলুন তবিলুন ফারকুত। শয়তান বলে, সুন্দর মতে ঘুমা, রাত এখন অনেক বাকি আছে, রাত এখন অনেক লম্বা আছে। এই কথা বলে বলে ওই গিরার মধ্যে ফু দে আর জাদু করে সুন্দর করে বসে থাকে। গিরার মধ্যে ফু দেওয়া মানে জাদু করা, শয়তান জাদু করে মাথার পাশে বসে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফজরের সালাত আযান হয় মসজিদের মধ্যে, মুয়াজ্জিন যখন আযান দেওয়া শুরু করে, শয়তান কিন্তু তখন পালাইতে থাকে। মুয়াজ্জিনের আযান যতদূর শোনা যায় ততদূর পর্যন্ত শয়তান পালাইতে থাকে। আযান শেষ হয় আবার শয়তান আস্তে আস্তে পিছন থেকে আসতে থাকে। একামত শুরু হয় শয়তান পালাইতে থাকে, একামত শেষ হয় আবার শয়তান আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নামাজের ভিতরে সামনের দিকে যেমন দেখি পিছনের দিকেও তেমন দেখি। আমি দেখি শয়তান ছোট ছোট ছাগলের বাচ্চার মতো, মোটের বাচ্চার মতো তোমাদের দুজনের মাঝখান দিয়ে ফাঁকে দিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলে আসতেছে। শয়তান আযানের সময় পালায়, একামতের সময় পালায়। ফজরের আযান যখন শুরু হয় শয়তান পালাই যায়, কিন্তু আপনার গিরা দিনটা কিন্তু রয়ে গেছে। শয়তান পালাই গেছে কিন্তু গিরা কিন্তু রেখে গেছে, গিরা খুলে যায়নি, গিরা রেখে গেছে। আল্লাহ কোন বান্দা যদি ফজরের আযান শোনার পরে ওই আযানের সাথে তার কালবের ইমানের যদি তাআল্লুক হয়ে যায়, সাত শ্রেণীর লোককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা করবেন। এক শ্রেণীর লোক হল ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে তাআল্লুক থাকে, আটকানো থাকে, লটকানো থাকে মসজিদের সাথে, যার অন্তর আটকানো থাকে। আটকানো থাকে মানে ফজরের আযান হয় তার কলবের সাথে মসজিদের আযান আটকানো আছে, আযান শোনার সাথে সাথে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে যায়। মসজিদে মুয়াজ্জিনের মর্যাদা বেশি না ইমাম সাহেবের মর্যাদা বেশি? বলেন আপনারা, বলেন দেখি, মুয়াজ্জিন সাহেবের মর্যাদা বেশি, ফজিলত বেশি না ইমাম সাহেবের ফজিলত বেশি? মাশাআল্লাহ। এই এলাকা দেখেন আল্লাহ দিন সম্পর্কে সব জান, আলোচনা মারা এমন সুন্দর করে শিখেছে আলহামদুলিল্লাহ। মসজিদের ইমাম সাহেবের থেকে মুয়াজ্জিন সাহেবের মর্যাদা বেশি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন কি, আল্লাহুম্মা আরশিদিল আইমা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আয় আল্লাহ ইমাম সাহেবদেরকে আপনি হেদায়েত দেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন আর মুয়াজ্জিন সাহেবদেরকে বলেন মাগফিরাতের মর্যাদা হেদায়েতের দোয়ার মর্যাদা চাইতে অনেক গুণ বেশি। আপনি যদি কাউকে দোয়া করেন যে আল্লাহ তোমাকে হেদায়েত দিন, আর একজনকে দোয়া করবেন আল্লাহ তোমাকে মাফ করে দিন, এখানে বেশি গুরুত্বপূর্ণ দোয়া হলো আল্লাহ তোমাকে মাফ করে দিন, এই দোয়ার ফজিলত বেশি। নবী সাল্লাল্লাহু ইমাম সাহেবদের দোয়া করছেন আরশেদিল আইমা, যে আল্লাহ ইমাম সাহেবদেরকে আপনি হেদায়েত দেন, তাহলে বোঝা যায় ইমাম সাহেবেরা গোমরা হওয়ার সম্ভাবনা আছে। আর ইমাম সাহেব গোমরা হলে পুরো সমাজ গোমরা হয়ে যাবে, এই জন্য নবী সাল্লাল্লাহু দোয়া করছেন আরশেদিল আইমা, আল্লাহ আপনি ইমাম সাহেবদেরকে হেদায়েত দিয়ে দেন। কিন্তু মুয়াজ্জিন সাহেবদের জন্য দোয়া করে দিয়েছেন ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? না। তাহলে যত মুয়াজ্জিন আছেন সমস্ত মুয়াজ্জিনদের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন। আজকে মসজিদে আযান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, আমাদের দেশে মুয়াজ্জিন নাই, একটা লোক আযান দিব এরকম লোক পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযানের মধ্যে কি ফজিলত এটা যদি দুনিয়ার মানুষ জানতো, প্রতিবাদ আযানের সময় লটারি আয়োজন করা লাগতো, সবাই মসজিদে আসি বসে থাকতো, তা আমি আযান দিব, এ বলতো আমি আযান দিব, এ বলতো আমি আযান দিব, তখন লটারি দেওয়া লাগতো কে আযান দিব। কিন্তু এখন খুঁজিও পাওয়া যায় না, লটারি তো দূরের কথা, আযান দেওয়ার কেউ নাই, সবাই ইমাম হতে পারে, মুয়াজ্জিন হওয়ার লোক নাই, ইমাম হওয়ার লোকের অভাব হয় না। পাওয়ার জন্য তারা আগে থেকে সিরিয়াল দিয়ে রাখে যে অমুক দিন অমুক সময় আমি আজান দিব, সিরিয়াল না দিলে ওখানে পাওয়া যায় না, এজন্য অনেক আগে সিরিয়াল দিয়ে রাখতে হবে। আমাদের দেশে সিরিয়াল তো নাই, উঠে গেছে ওই পড়ছে না থাকলে আজানে বন্ধ, ওই দিন মসজিদেরা তালাও খোলে না আজানে হয় না, অথচ প্রত্যেক মুসলমান এক একজন মুয়াজ্জিন। কারণ মুয়াজ্জিনের ফজিলত বেশি কেন? মুয়াজ্জিন মসজিদে আগে আসে না ইমাম সাহেব আগে আসে, আল্লাহ আকবার, কারণ তার আজান দিতে হয় আগে 15-20 মিনিট আগে আজান দিতে হয়। মুয়াজ্জিন সাহেব 15-20 মিনিট আগে এসে আজান দিয়ে এই 20 মিনিট পর্যন্ত মসজিদের ভিতরে ইন্তেজার করে জামাতের জন্য, এই 20 মিনিট সময় 25 মিনিট সময় পুরাটা তার ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, মুয়াজ্জিন সাহেব আযানের মাধ্যমে তাওহীদের ঘোষণা দিল, মুয়াজ্জিন সাহেব আযানের মাধ্যমে রিসালাতের ঘোষণা দিল, মুয়াজ্জিন সাহেব সকল মানুষকে সালাতের জন্য দাওয়াত দিল, মুয়াজ্জিন একাধারে তাওহীদের ঘোষণাকারী, মুয়াজ্জিন একাধারে রিসালাতের ঘোষণাকারী, মুয়াজ্জিন একাধারে দাঈ আল্লাহ, মুয়াজ্জিন একাধারে মুবাল্লিগ ওহি। সুবহানাল্লাহ, মুয়াজ্জিন আযানের মাধ্যমে তাওহীদের কাজ করে ফেলছে, রিসালাতের কাজ করে ফেলছে, দাওয়াতের কাজ করে ফেলছে, তাবলীগের কাজ করে ফেলছে। সুবহানাল্লাহ, এইজন্য মুয়াজ্জিনের এত ফজিলত। সুবহানাল্লাহ, মুয়াজ্জিনের আযান শুনে আল্লাহর যত বান্দা সালাত আদায় করলো সকল মানুষ যেই সওয়াব পাইল, মুয়াজ্জিন সাহেবের আমলনামায় সমপরিমাণ সওয়াব লেখা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, জঙ্গলে থাকো আর পাহাড়ে থাকো, যেখানে থাকো সেখানে আযান দিবা। ওই সাহাবী জঙ্গলে ছাগল চড়াইল, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে আযান দিবা, তোমার আযান যতদূর শোনা যাবে ততদূর পর্যন্ত যত গাছপালা থাকবে, যত ফেরেশতা থাকবে, যত জিন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত থাকবে, সমস্ত মাখলুকাত কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহ কত ফজিলত! এই জন্য ফজরের আযান যখন হয় শয়তান পালাই যায়, এরপরে আস্তে আস্তে শয়তান আসতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন ফজরের আযান শুনে উঠে গেছে, উঠে যাওয়ার পরে সর্বপ্রথম একটা জিকির করতে হয়। আপনারা ঘুম থেকে উঠে দোয়া পড়েন না, বলে হুজুর ঘুম থেকে উঠি তো 10টা বাজে, তখন আর দোয়ায় কিসের, নামাজের টাইম নাই, কিছু নাই, উঠে তো অফিসে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি, কি দোয়া করতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া পড়ার সাথে সাথে এনহাল্লা অবদাতাম, ছেলেরা সাথে সাথে বলে যায় সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন সাথে সাথে গিরা একটা ছিড়ে গেছে। এরপরে নবী সুলতান বলেন আমার উম্মত যখন ওযু করে ফেলল ওযু করার সাথে সাথে দ্বিতীয় গিরাটাও খুলে গেছে সুবহানাল্লাহ। এরপরে যখন নামাজে দাঁড়াই গেছে তখন তার তৃতীয় গিরাটাও খুলে গেছে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর যে বান্দা তিনটা গিরা নিয়ে শুয়ে রয়েছে নয়টা দশটা পর্যন্ত শুয়ে আছে, গিরা তিনটা কিন্তু রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সূর্যটা উঠে যায় ফজরের ওয়াক্ত চলে যায়, শয়তান তখন বলতে থাকে আমার ডিউটি তো শেষ, যে কাজে আসছি কাজ তো সফল, কারণ তাকে ফজরের নামাজ মিস করে দিছি। ফজরের নামাজ যখন মিস করে দিছি শয়তান আনন্দে যাতে থাকে, যাওয়ার সময় বালা শয়তান ওকে উড়াইয়ে, যাওয়ার সময় শয়তান তার দুই কানের ভিতরে প্রস্রাব করে দিয়ে যায়। শয়তান যাওয়ার সময় দুই কানে প্রস্রাব করে দেয়, প্রস্রাব করে দিলে কি হয়, আল্লাহর যে বান্দার দুই কানে শয়তান প্রস্রাব করে দিল, আল্লাহর ওই বান্দার কানে আবার দিনের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, সুন্নতের কথা ভালো লাগে না, মা বাবার কথা ভালো লাগে না, মুরব্বীদের কথা ভালো লাগে না, ভালো লাগে হলো দুনিয়ার গান বাজনা ভালো লাগে, এজন্য দুইটা তার দিয়ে সুন্দর করে কানের ভিতরে গান বাজনা শোনার জন্য ঢুকাই রাখে। ইদানিং বেশি রাখা যায় কানের ভিতরে ঢুকে রেখেছে গান বাজনা, কারণ কানের ভিতরে যে শয়তান প্রস্রাব করছে শয়তানের সাথে গান বাজনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এজন্য শয়তান যেখানে যেখানে আছে সেখানের কাজগুলো আল্লাহর এই বান্দার কানে ভালো লাগে। শয়তানি কাজ হলো মাদকাসক্তি, মদ খাওয়া, মদ পান করা, মদ পান করতে তার কাছে মজা লাগে, মদ পান করা কি মানুষের কাজ না শয়তানের কাজ, জি সবাই বলো না মদ পান করা কার কাজ, এটা কি আমাদের কথা না কার কথা, যে কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুন মিন আমালিশ শায়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাদকাসক্তি, মদপান করা, মদ খাওয়া এটা আমল শয়তান, এটা কোন মানুষের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ, কাজটা কার শয়তানের। এজন্য যার কানে শয়তান প্রস্রাব করে দেয় তার কাছে ওই শয়তানের কাজটা ভালো। এজন্য আমরা বাইরে এবং পড়ে পরীক্ষা করে দেখুন আল্লাহর যে বান্দা ফজরের নামাজ পড়ে আল্লাহর এই বান্দা জীবনে কোনদিন মদ পান করতে পারে না, ফজরের নামাজ জামাতে পড়ছে আবার মদ খায়, এরকম মুসল্লি আপনাদের এলাকায় আছে নাকি? ফজরের নামাজ জামাতে পড়ছে আবার মদ খায়, তাহলে বোঝা যায় ফজরের নামাজ জামাতে পড়ার কারণে শয়তানের গিরা খুলে গেছে, শয়তান তার কানের ভিতরে প্রস্রাব করতে পারে নাই। কিন্তু যেই লোক ফজরের নামাজ জামাতে পড়তে পারে নাই আল্লাহর বান্দার গিরাও খুলে নাই, শয়তান কানে পেশাব করে দিছে, শয়তানের প্রস্রাবের কারণে এবার তার কাছে গান বাজনা শুনতে ভালো লাগে, কারণ গান বাজনাও মেজবান শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র, শয়তানি আমল, মদ পান করা, মাদকাসক্তি এটাও শয়তানি আমল, এটাও তার কাছে ভালো লাগে। ইফতিজিং করা, নারীদেরকে উত্তপ্ত করা, মেয়েদেরকে খারাপ কথা বলা, অশ্লীল কথা বলা, রাস্তাঘাটে মেয়েদের সাথে খারাপ আচরণ করা, যেটা বেবিচারের দিকে উদ্বুদ্ধ করা, এগুলা সব হলো আমল শয়তান। যে ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে ওই ছেলেকে রাস্তাঘাটে কোথাও দেখবেন না, কোন মেয়েকে ইফতিজিং করছে, কোন মেয়ের সাথে অশ্লীল কথা বলছে, যারা ব্যভিচার করছে এটা আপনি দেখবেন না কোন জায়গায়, দেখছেন এরকম? যে ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে এই ছেলেকে কোনোদিন চুরি করতে দেখবেন না, ডাকাতি করতে দেখবেন না, চিন্তাই করতে দেখবেন না, কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সালাত এমন একটা ইবাদত যেই ইবাদত সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। আজকে আমাদের সমাজে মাদকাসক্তি এমন বাড়া বাড়ছে, মদের সাগরে যুব সমাজ ভাসতেছে। কি আপনাদের এলাকায় আছেন? যখন মহামারী দেখা দেয় তখন কোন এলাকা বাদ যায় না, সব এলাকা যায়। এটা সারা বাংলাদেশের টাকটাপ থেকে ফেতুরিয়ার সমস্যা। এক নম্বর সমস্যা, আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এই মাদকাসক্তির কারণে। প্রতিদিন 30 লক্ষ বোতল বাংলাদেশের সীমানা দিয়ে বাংলাদেশে ঢুকে, লক্ষ লক্ষ ট্যাবলেট প্রতিদিন বাংলাদেশে আসে। এগুলা কোথায় যাচ্ছে? আমাদের যুবকেরা, আমাদের ছেলেরা, আমাদের নাতি, আমাদের ভাই, তারাই খাইছে। আর যেই যুব সমাজ মাদকাসক্ত হবে সেই যুব সমাজ পাগল সমাজ হবে। সেই সমাজের সমস্ত উন্নতি অগ্রগতি সব স্তব্ধ হয়ে যাবে। কারণ যে মদ খায় মাদকাসক্ত হয়ে যায়, সেই মনে করে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, বিশাল পাওয়ারফুল। তার ব্রেন নষ্ট হয়ে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। মদের অসংখ্য কুফল আছে, এই কুফলের কারণে যেই যুব সমাজকে মদে গ্রাস করে সেই যুব সমাজ ধ্বংস হয়ে যায়। এইভাবে চলতে থাকলে আমাদের এই দেশের যুব সমাজ আস্তে আস্তে পুরা ধ্বংসের দিকে চলে যাবে। পরবর্তী প্রজন্ম যারা আসবে সমাজে, সব মাতাল সমাজ আসবে। যেই হারে মাদকাসক্ত বাড়তেছে, এখন বাচ্চা দিন থেকে ফুটার আগে মদ খাওয়া শুরু করে, পঞ্চম শ্রেণীতে উঠে না, চতুর্থ শ্রেণীতে পড়ে, এখন ইয়াবার ব্যবসা করে। প্রতিদিন পত্র পত্রিকায় দেখবে ক্লাস 3 ছেলে, 4 এর ছেলে, 5 এর ছেলে ইয়াবার ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী। নাও এগুলার মূল কারণ মা বাবা সন্তানদেরকে নামাজ শিখায় না। এটার জন্য মা বাবা বড় দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয় বছর বয়সে নামাজ শিখাইতে হবে? 7 বছর। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনা ওয়া সাবিরিন। নবী সাল্লাল্লাহু বলেন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হওয়ার সাথে সাথে নামাজের নির্দেশ দাও, নামাজের তালিম শুরু করে দাও। কিন্তু আমরা 7 বছর যে 20 বছর যে 30 বছর গেছে তাও না আমাদের তাহলে এগুলো মাদকাসক্ত হবে না কি হবে? আরেকটা ভয়াল ভয়ানক বেয়াদি মাদকাসক্তর মতোই, সেটা হলো মোবাইল। মোবাইল যে নীরব ঘাতক, বড় বেয়াদি, সেটা আমরা টের পাইতেছি না। নীরবে পুরো সমাজ ধ্বংস করে দিচ্ছে। আমাদের শিশু কিশোর যুবক এদেরকে ধ্বংস করা বড় একটা মাধ্যম এই মোবাইল। মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি সবার হাতে হাতে, অশ্লীলতা সবার হাতে হাতে। এখানে মোবাইল এগুলো দেখে আর রাস্তাঘাটে আমাদের মেয়েদেরকে উত্তপ্ত করে, ইফতিজিত করে, চলন্ত গাড়িতে দর্শন করে, ওই বিভিন্ন জায়গায় দর্শন করে, খুন খারাপি ছাতাবাজি এগুলোর সাথে জড়িত হয়। আর আমাদের মা বোনদেরকে ধ্বংস করতেছে সেই কিছুক্ষণ আগে যেগুলোর নাম বললাম, বিজাতীয় যে চ্যানেল গুলো, মুসলিমদের যে চ্যানেল গুলো, এই চ্যানেল গুলো দেখে দেখে আমাদের মাগরেরা ধ্বংস হচ্ছে। আমাদের মাগরদের নামাজ যাচ্ছে, কোরআন তালাওয়াত যাচ্ছে, পর্দা যাচ্ছে, এবং বিজাতীয় সংস্কৃতি, কুফরি সংস্কৃতি সমাজে কঠিন ভাবে আক্রান্ত হচ্ছে। আমার মাগরেরা এখন মুসলিমেরা যে শাড়ি পছন্দ করে, মাগরদেরও সেই শাড়ি পছন্দ। মুসলিমেরা যেই জামা কাপড় পছন্দ করে সেগুলো আমার মা বোনদের পছন্দ। এই জন্য ঈদ আসার আগে মার্কেটে কি কি জামা আসে, পাখির জামা, গরুর জামা, ছাগলের জামা, বিড়ালের জামা, কুকুরের জামা, এরকম আসে না? কত নামে আসে জামা। এখন সকল জামা না দিলে আমাদের মা বোনেরা আত্মহত্যা করে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। তাহলে এই ব্যাধি, মারাত্মক ব্যাধি সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এখন এটা শুধু মানে এক দুই পরিবার নয়, সমস্ত পরিবার, সকল পরিবারে এই ব্যাধি আমাদের আস্তে আস্তে আস্তে আস্তে দিন দিন মহামারীর মতো সংক্রামক ব্যাধির মতো ঢুকতেছে। আজকে হলো 13ই ফেব্রুয়ারি, এর সাথে আমার আরেকটা দিন আছে। আজকে কি দিন বলেন তো দেখি, আজকে 13ই ফেব্রুয়ারি কি পয়লা ফাল্গুন? আজকে নাকি ফাল্গুন মাসের প্রথম দিন, বসন্তের প্রথম দিন, আজকে আমি এনটিভিতে প্রোগ্রাম করতে গেছি যে জোহরের পরে, ওখান থেকে আপনাদের এখানে আসছি, সকালে আসছি দিনাজপুর থেকে, তারপরে এনটিভির প্রোগ্রাম করছি, তারপরে এদিকে আসছি, দেখি যে আল্লাহ আকবার, ঢাকা শহরের চিত্র অস্থিরতার ভয়াবহ রূপ, ছেলে মেয়ে বসন্তের শাড়ি পরে পরে আমার মায়েরা বোনেরা মুসলিম মায়েরা মুসলিম বোনেরা আমাদের মেয়েরা ছেলেদের সাথে সাথে এমন বিশ্রী ভাবে চলাফেরা করতেছে যেটা তাকানো যায় না, কারো কাছে বর্ণনাও করা যায় না। পুরা ঢাকা শহর ব্যাপী আমি হাতির ঝিল দিয়ে গেছি, হাতির ঝিলের অবস্থা চতুর্দিকে কঠিন অবস্থা, চতুর্দিকে হলুদ শাড়ি, এগুলো নাকি বসন্তের শাড়ি, বসন্তের শাড়ি পরে পরে সাজগোজ করে ছেলেদেরকে নিয়ে নিয়ে সেখানে অশ্লীলতা কেটে উঠছে। এইগুলো মুসলিম দেশের মুসলমান দেশের চিত্র, আমাদের ছেলে মেয়েদের অবস্থা। ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার সাথে আরেকজন আসছেন, ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামা মসজিদের ইমাম, তিনি বলতেছেন যে ভাই ইউনিভার্সিটি থেকে বের হতে আমার অনেক দেরি হয়েছে, যে পুরা রাস্তা ব্যাপী বসন্তের শয়লা। এই বসন্তের শয়লা কোথা থেকে আসছে? এটা কি মুসলমানের সংস্কৃতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসন্ত উৎসব পালন করছেন? তারা করেন, মুশরিকরা করেন, এটা মুশরিকদের উৎসব। মুসলমানের বসন্ত যেমন, গ্রীষ্ম তেমন, শীত তেমন, শরৎ তেমন, সব সমান। আর গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্তের কোন ক্ষমতা নাই, এগুলোর সব পরিচালনাকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা পূজা করি, আমরা ইবাদত করি একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিন। কোন বসন্তের পূজা করি না, কোন শরতের পূজা করি না, কোন গ্রীষ্মের পূজা করি না, করি এগুলার মালিক যিনি সে আল্লাহ রাব্বুল আলামিন। অথচ আজকে আমার মুসলমান ভাইয়েরা যে মেয়েগুলা ওখানে ঘুরতেছে এগুলা কি মা বাবা নাই? মা বাবা কই? মা বাবা ছেড়ে দিছে, মা বাবা ছেড়ে দিছে কুকুরের মতো, যাও যেখানে ইচ্ছে সেখানে রাস্তাঘাটে এগুলা করো, এই দেশের পরিবেশ ইসলামী পরিবেশ নষ্ট করো। এগুলা দ্বারা শুধু তারা গুণাগার হচ্ছে না, যত মানুষ দেখতেছে পরিবেশ নষ্ট করতেছে। কিছু গুণা আছে ব্যক্তিগত গুণা, আর কিছু গুণা আছে পরিবেশ দূষণের গুণা, পরিবেশ দূষণের গুণা মারাত্মক গুণা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পুকুরে পানির মধ্যে প্রস্রাব করিও না, কারণ এখানে প্রস্রাব করলে পরবর্তীতে যত মানুষ গোসল করবে, তারপরে কেন উজু করবে, যা করবে, এই সব মানুষের গুণা তোমার সমহারে হবে। রাস্তার মধ্যে প্রস্রাব করিও না, রাস্তার পাশে যদি প্রস্রাব পায়খানা করে দেন মানুষের কষ্ট হবে। কিছু ব্যক্তিগত গুণা, কিছু পরিবেশ ধ্বংসকারী গুণা, পরিবেশ দূষিত করার গুণা হলো এই অস্থিরতার গুণা। এরপর আগামীকাল আরেকটা আসতেছে, এটার নাম কি? কেউ নাম দিতেছে কোন কোন মিডিয়া বিশ্ব ভালোবাসা দিবস, কেউ কেউ নাম দিতেছে ভ্যালেন্টাইন্স ডে। কিছু কিছু ব্যবসায়ী জেনার দুয়ার করছে, যারা রিক্সা চালু করে দিচ্ছে, যে তোমরা যারা যারা আসতে চাও ফ্রি যারা করার জন্য রিক্সা চালু করে দিচ্ছে, রিক্সার মধ্যে বসে বসে যা মনে চায় করো। নাউজুবিল্লাহ, একটা মুসলিম দেশে মুসলমানদের সামনে সাহস পায় কিভাবে? আমার দেশের মুসলমান মেয়ে মুসলমান ছেলে এইভাবে দিব্যি আরামে যারা করে ঘুরে বেড়াবে, আর আমরা হা করে তাকায় থাকবো, এটার জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জবাব দিয়ে আমাদেরকে করা লাগবে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিয়ে করতেই হবে। এই ভ্যালেন্টাইন ডে আর ভালোবাসার দিবস, এটা আমাদের মুসলমানের কোন দিবস নয়, এই দিবস হলো মুশরিকদের, এই দিবস হলো ইহুদিদের খ্রিস্টানদের। 250 খ্রিস্টপূর্ব ঈসা আলাইহিসসালামের 250 বছর আগে মুশরিকরা 13 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি এই তিন দিন একটা উৎসব পালন করত, তিনটা দেবতার পূজা করত, 13 তারিখে লোহার কাজ দেবতার পূজা করত, 14 তারিখে তারা কিউপিড দেবতার পূজা করত, 15 তারিখে জুনো ফেব্রুয়ারি দেবতার পূজা করত, 14 তারিখে যে দেবতার পূজা করত এটা ছিল ভালোবাসার দেবতা। এটা একটা তীরের মাধ্যমে এই দেবতা মানুষের অন্তরে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে। নাউজুবিল্লাহ, এজন্য দেখবেন অনেক ছবির উপরে একটা তীর আছে, দেখছেন তীর একটা, এই তীর এটা হলো কিউপিড দেবতার তীর। এই দেবতার পূজা করত মুশরিকরা, আজকে মুসলমানের ছেলেরা দেবতার পূজা শুরু করছে। এরপরে এই যে আরো একটা ঘটনা ঘটছে, 270 খ্রিস্টাব্দে আপনার ওই যুগের রোমান সম্রাট দ্বিতীয় গ্লোডিয়াস ওই যুগে বিবাহ নিষিদ্ধ করল। রোমান সাম্রাজ্যে বিবাহ নিষিদ্ধ, গোপনে একজন দরবেশ সেন্ট ভ্যালেন্টাইন গোপনে বিয়ে করে দিত। বিয়ে পড়ানোর কারণে তাকে 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরবর্তীতে 496 খ্রিস্টাব্দে ফোর্ট গ্লোসিয়াস এই দিবসটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা দিল, ওই ভ্যালেন্টাইনের নামের উপরে ভ্যালেন্টাইন্স ডে। তাহলে এই দিবসটা খ্রিস্টানদের দিবস, এই দিবসটা মুশরিকদের দিবস, এটার সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই। যারা এই দিবস পালন করবে তাদের হাসর হবে মুশরিকের সাথে, তাদের হাসর হবে খ্রিস্টানদের সাথে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখে তার হাসর হবে নশর হবে ওই জাতির সাথে। এবং এই বিজাতীয় কৃষ্টি কালচার যদি অনুসরণ অব্যাহত থাকে তার পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাসা 115 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামান ইউশাকির রাসূলান মিন বাদি মা তাবায়্যান লাহুল হুদা ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিজাতীয় সংস্কৃতি আমার রাসূলের সুন্নাত বাদ দিয়ে, আমার রাসূলের সাহাবীদের আদর্শ বাদ দিয়ে যারা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করবে, ওয়া নুসলিহি জাহান্নাম, তার পরিণতি হবে জাহান্নাম, তার পরিণতি জাহান্নাম। এবং বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অব্যাহত থাকলে আল্লাহর পক্ষ থেকে সমস্ত সাহায্য সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ সূরা আল বাকারা 26 নম্বর আয়াতে বলছেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্য কোন প্রকারের আল্লাহর পক্ষ থেকে কোন কিছু আশা সব বন্ধ হয়ে যাবে। আজকে মিয়ানমারে সারা দুনিয়াতে মুসলমানরা ভয় খাচ্ছে আল্লাহর সাহায্য আসার না আসার কারণ হলো এই ভ্যালেন্টাইন্স ডে বসন্ত দিবস ওই এপ্রিল ফুল আরো যা যা বিজাতীয় কালচার ওই 35 নাই, তারপরে বার্থডে ওই যে ম্যারেজ ডে, যত রকমের বিজাতীয় কালচার মুসলমানদের রন্ধ্রতন্ত্রে প্রবেশ করছে, এই কারণে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেছে। এরপরে এই ইফতিজিং খুন দর্শন এইসব অপরাধ গুলো আরো বাড়তে থাকবে, এগুলো আল্লাহর গজব। এই বিজাতীয় সংস্কৃতির কারণে আল্লাহর পক্ষ থেকে এই গজব গুলো সমাজে নেমে আসে। আমার সম্মানিত মায়েরা, আজকে আমাদের অনেক মা বোনদেরকে দেখি পর্দাবিহীন হেজাববিহীন ঘোরাফেরা করে। এক অল্প কিছুদিন আগে আমরা কিছুদিন আগেও দেখছি আমাদের মায়েরা মালিরা দাদিরা কি করত, দিনের বেলা বের হতো না, কোথাও বেড়াতে যেত না, বেড়াতে যেত কখন রাত্রের বেলা, তাও রাত্রের বেলায় বোরকা পরে ছাতা নিয়ে তারপর রাত্রের বেলা বের হতেন, দিনের বেলায় বের হলে রিক্সার মধ্যে কামড় দিয়ে বেঁধে রাখতেন, রিক্সায় করে কোথাও যদি যাওয়ার দরকার হতো রিক্সায় বসে উপরে দিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে রাখতেন, ছাতা দিয়ে বের হতেন, এমনকি কোন পুরুষ মানুষ দেখলে রাস্তার কিনারা চলে যেতেন। অল্প দিনের ভিতরে দেখেন কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় চলে আসছি। আজকে আমাদের মা বোনদের হেজাব উঠে গেছে, পর্দা পর্দা যার ইচ্ছা মতো কেউ তো বানায়নি, কত ডিজাইনের কত স্টাইলের পর্দা নিজের ইচ্ছা মতো বানায় দিছে, যেই পর্দার সাথে কোরআন সুন্নাহর পর্দা সম্পর্ক করে, এমন পর্দা পড়ছে এমন বোরকা পড়ছে যেটা ভিতরে জামার থেকে আরো আকর্ষণীয়। তা বোরকার উদ্দেশ্য হলো ভিতরে সৌন্দর্য লুকিয়ে রাখা, এখন উপরেরটা যদি এমন আকর্ষণীয় যেটা আরো ভালো করে ফুটে তুলতেছে, তো বোরকার উদ্দেশ্য কি হলো? মানুষ তো আরো ভালো করে তাকাইতেছে। উম্মে খাল্লাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে এক মহিলা সাহাবী ছিলেন, এই সাহাবীর ছেলে শহীদ হয়ে গেছেন। ছেলে শহীদ হয়ে যাওয়ার মা, যে মায়ের ছেলে মারা যায় ছেলে শহীদ হয়ে যায়, ওই মা বুঝেন কত বড় ব্যথা। শুধু ছেলে শহীদ হওয়া লাগে না, ছেলে যদি কাটা ছেলের পায়ে ঢুকে যদি একটু যদি ব্যথা হয় ছেলে যদি উফ করে উঠে মায়ের কলিজার মধ্যে সবচেয়ে আঘাত লাগে, মা ছেলেকে মারে। কিন্তু ওই ছেলেকে যদি বাবা মারে বা অন্য কেউ মারে মায়ের কলিজায় আঘাত লাগে। মায়ের সাথে আল্লাহ সুবহানাহু তাআলা সন্তানকে এমন ভাবে ফিট করে দিয়েছেন, সন্তানের যদি চোখের পানি বের হয় মার কলিজা থেকে রক্ত বাহির হয়। মা এমন এক জিনিস আল্লাহর বড় নেয়ামত জমিনে। আমার ভাইয়েরা মা বোনেরা যাদের মা আছে মায়ের খেদমত করবেন, মা যাদের আছে মনে করবেন আল্লাহর বিরাট নেয়ামত আছে। অনেক পরিবারের বউ শাশুড়ির কারণে বউ শাশুড়ির দ্বন্দ্বের কারণে অনেক ছেলে বেয়াদবি করে বসে মায়ের সাথে। এই বউ শাশুড়ির দ্বন্দ্ব শুরু হয়েছে ওই স্টার প্লাসের জি বাংলার কারণে। ওই চ্যানেল গুলাতে বউ শাশুড়ি কেমনি কি করতে হয়, ক্লিকবাজি করতে হয়, কোনখান থেকে কুটনামি করতে হয়, কি করতে হয় এগুলো শিখা, পরিবারের মধ্যে কলহ সৃষ্টি করার সকল উপাদান ওগুলোর মধ্যে আছে। ওগুলো দেখে দেখে আমাদের সমাজে বর্তমানে আমাদের স্ত্রীরা শাশুড়ির সাথে থাকতে চায় না, মানে বিয়ে হয়ে সারা না সারা বলে যে আলাদা হয়ে যাও আর থাকবো না এখানে। কারণ কি? কারণ উনি যেমনি চলতে চান শ্বশুর শাশুড়ি এটা পছন্দ করেন না, কারণ উনি চান বসন্ত দিবস পালন করবেন, একটু শাড়ি পরে এখানে রাস্তা রাস্তে ঘুরবেন, শ্বশুর শাশুড়ি এটা পছন্দ করে না। উনি চান কালকে ভ্যালেন্টাইন্স ডে একটু রাস্তা রাস্তে ঘুরে সবাইকে দেখাবেন সাজগোজ করে, শ্বশুর শাশুড়ি বলে যে আমার ঘরের বউ এরকম ব্যাপারটা চলতে পারবে না। শ্বশুর শাশুড়ি অপচয় দেখতে পারেন না, শ্বশুর শাশুড়ি অনেক খারাপ কাজ দেখতে পারেন না। এবং শ্বশুর শাশুড়ি জীবনের অভিজ্ঞতার কারণে আজ থেকে 50 বছর পরে কি হবে শ্বশুর শাশুড়ি কিন্তু ধারণা করতে পারে। এই ধারণার কারণে শ্বশুর শাশুড়ি যখন তাদেরকে ভালো জিনিসের জন্য ডাকতে এগুলো ছেলের বউর কাছে ভালো লাগে না, এই জন্য ছেলেকে বলে যে আমরা আর একসাথে থাকিও না, ভিন্ন হয়ে যাও, আলাদা হয়ে যাও। আলাদা হওয়ার জন্য এবার শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ, অমুকের সাথে শ্বশুরের সাথে খারাপ, তারপরে দেবরের সাথে খারাপ, গড়ের অন্যান্য নবদের সাথে খারাপ, পারিবারিক কলহ। এই পারিবারিক কলহ সৃষ্টি করে অসংখ্য পরিবার এই ধ্বংসের আগুনে জ্বলতেছে বর্তমানে আমাদের দেশে। পরিবারে যদি শান্তি নেই আপনি সঠিকভাবে আল্লাহর দিনও পালন করতে পারবেন না। যে কথাটা আমরা বলতেছিলাম আমার সম্মানিত মায়েরা, যে মায়ের ছেলে মারা যায় শহীদ হয়ে যায় ওই মায়ের কলিজা কি অবস্থায় হয়, ওই মা কি জমিনে আছে না আসমানে আছে সেটাই তো জানা না। উম্মে খাল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে শহীদ হয়ে গেছেন, কিন্তু উম্মে খাল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার কোনো বিন্দু মাত্র ঘাটতি হয় নাই। একটা লোক উম্মে খাল্লাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডল দেখে নাই ছেলে শহীদ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এসে জিজ্ঞাসা করলেন উম্মে খাল্লাত আপনার ছেলে শহীদ হয়ে গেছে আল্লাহর জমিনে, মায়ের কাছে সবচেয়ে বড় ব্যথা মায়ের ছেলে শহীদ হয়ে যাওয়া। আপনার ছেলে শহীদ হলো আমরা জানাজা পড়লাম, দাফন করলাম, সবকিছু করলাম, কিন্তু আপনাকে একটু পর্দার খেলা বেঁধে দেখি নাই। উম্মে খাল্লাত রাদিয়াল্লাহু তাআলা বললেন ইন্না রুজ্জা ইবনি ওয়ালান আরুজ্জা হায়াই। ও দুনিয়ার মানুষ, রাসূলের সাহাবীরা শুনো, আমি আমার ছেলে হারাইছি কিন্তু আমার ঈমান তো হারাই নাই। আমার ছেলে হারাইছি আমার ঈমান তো হারাই নাই, আমার ছেলের থেকে আমার ঈমানের দাম বেশি। এজন্য আমার ছেলে শহীদ হতে পারে, স্বামী শহীদ হতে পারে, বাবা শহীদ হতে পারে, সবাই মারা যেতে পারে, কিন্তু আমার ঈমান কি আমি ছাড়তে পারি? আমার ঈমান হলো আসল জিনিস। আজকে আমার মুসলিম মায়েরা পর্দাবিহীন রাস্তায় ঘোরাফেরা করে, এমনকি জিন্সের প্যান্ট পরে, ছোট্ট জামা পরে, শার্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে মুসলমানের মেয়ে। আমার সম্মানিত মায়েরা পর্দা নারীদের সম্মান বৃদ্ধি করে, সম্মান কমায় না। আল্লাহ পাক পুরুষের থেকে নারীর সম্মানটা বেশি দিচ্ছেন, এই জন্য বিবাহের মধ্যে দেখেন পুরুষ মোহর দেওয়ার আগে কাকে স্ত্রীর সম্মান কত বাড়ায় দিচ্ছেন আল্লাহ পাক। স্ত্রীকে বাবার জমির মধ্যে মালিকানা দিচ্ছেন, ছেলের জমিনের মধ্যে সম্পত্তির মধ্যে মালিকানা দিচ্ছেন, মায়ের সম্পত্তির মধ্যে মালিকানা দিচ্ছেন, স্বামীর সম্পত্তির মধ্যে দিচ্ছেন, মেয়ের সম্পত্তিতে দিচ্ছেন, সবার সম্পত্তিতে মালিকানা দিচ্ছেন। কিন্তু স্ত্রীকে বলতেছে আল্লাহ পাক, তুমি একটা টাকাও খরচ করিও না। খরচ করবে সবকে স্বামী, যতদিন বাবার আন্দাজ থাকবে বাবা, বিয়ে দিলে স্বামী, স্বামী বৃদ্ধ হয়ে গেলে ছেলে, সারা জীবন তার খরচ অন্যরা বহন করতেছে, অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতগুলো জায়গা জমির মালিক বানাইছে, সুবহানাল্লাহ। হিসাব করলে অঙ্ক মিলে যে তারা তো কিছুই দেওয়ার দরকার নেই আমাদের স্বাভাবিক অঙ্কে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের থেকে নারীদেরকে বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন। এই জন্য এক মহিলা নাম হলো কি, খাওলা বিনতে সালাবা, নাম শুনছেন এই মহিলা, নামটা মনে রাখবেন, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী জিহাদ করছে, উনি আসছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ মানুষ, আওস ইবনে সামিত আনসারী, আমার স্বামী যদি এই মুহূর্তে তালাকের হুকুম এসে যায় আমার স্বামীর জন্য অনেক কষ্ট হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাকে একটা ফয়সালা দেন। বারবার আপনি বিনতি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে আয়াতে কারিমা নাযিল করে দিবেন, قد سمع الله قول التي تجادلك في زوجها, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নারী আপনার সাথে কাকুতি মিনতি করতেছে তার স্বামীর ব্যাপারে, আমি আল্লাহ আরশে আযীম থেকে তার কথা শুনেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন মাঝখানে একটা বেড়া ছিল, এই পাশে আল্লাহ রাসূলের সাথে মহিলা কথা বলতেছে, আমি এই পাশে ছিলাম, আমি আয়েশা এই পাশ থেকে এই পাশে তার কথা শুনি নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে ওই মহিলার কথা শুনে বেরছে, সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন মন্ত্রী পরিষদ নিয়ে কোন এক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ করে ওই মহিলা ওমরকে ডাক দিলেন, হে ওমর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই গেলেন, বললো ওমর তোমাকে এক সময় রাস্তায় ঘুরতে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমান নসিব করেছেন, তুমি মুমিন হইছো, আজকে তুমি আমিরুল মুমিনিন হইছো, খবরদার রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোরআন এবং সুন্নাহর খেলাফ কোনো কাজ করিও না, এরকম একের পর এক ওসিয়ত করতেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়াইছেন, মন্ত্রী পরিষদের সবাই বলতেছে ওমর ইবনে খাত্তাব কোন এক রাস্তার মহিলা, বুড়ি মহিলা, ওই মহিলা আপনাকে ধরে রেখেছে আর আপনি দাঁড়ায় রয়েছেন কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা তো ওই মহিলার ছিল না, এই মহিলা হলো সেই মহিলা যেই মহিলার আগতে মিনতি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে শুনছেন, সুবহানাল্লাহ। এই মহিলা যদি একাধারে 10 দিন পর্যন্ত আমি ওমরকে এখানে দাঁড় করায় রাখত, আমি আমার শুধু নামাজের সময় ওজর পেশ করতাম, অন্য সময় আমি মহিলার কথা শুনে যাইতাম, সুবহানাল্লাহ। কত পছন্দ করেন আল্লাহ পাক নারীদের, আপনি ছেলে সন্তান 10টা পালন করবেন তাও জান্নাতের খোঁজখবরই নেই, আর মেয়ে খালি 2টা লালন পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলা জারিয়াতাইনে, কোন লোক যদি 2টা কন্যা সন্তান লালন পালন করে, হাত্তা তাবলুগা বালেগ হওয়া পর্যন্ত, যায়া ওমাল কিয়ামতে আনা ওয়া হুয়া কাআতাইনে, কিয়ামতের ময়দানে আমি আর ওই মেয়ের বাবা এইভাবে জান্নাতে একসাথে থাকবো, সুবহানাল্লাহ। ছেলে 10টা পালন করলে ওই ফজিলত নাই, মেয়ে 2টা পালন করলে কি ফজিলত, রাসূলের সাথে একসাথে থাকবে, সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস রয়েছে, আমার মায়েরা এত সম্মান আল্লাহ দিছেন, আল্লাহ আপনার থেকে কি চান, সম্মান দিলে সম্মান রক্ষা করা লাগে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন, হাত্তা তাতাফাররাত কালামাহু, আমি তাকাই দেখলাম আমার রাসূলের পা মোবারক গুলো ফুলে ফুলে গেছে, এবং ওয়াসফাররাত আইহাহু, আমার রাসূলের চোখ গুলা সব হলুদ বর্ণ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন এমন বলতে কি কেমন কেন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার অতীতের সমস্ত গুনাহ, ভবিষ্যতের সমস্ত গুনাহ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এই রকম ইবাদত করতে কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপালা আকুনু আব্দান শাকুরা, আয়েশা রে আমাকে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম মাফ করে দিয়েছেন, এটার শুকরিয়া কি আমি রাসূল আদায় করব না? সুবহানাল্লাহ, মাফ করে দিয়েছেন, এখন তো আমার আরো বেশি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের জাতিকে এত সম্মান দিয়েছেন, সেই সম্মান রক্ষা করার জন্য মায়ের জাতির ইবাদত বেশি করতে হবে। এজন্য আমার মায়েরা পর্দার লঙ্ঘন, হেজাবের লঙ্ঘন জীবনে কখনো আল্লাহর ওয়াস্তে করবেন না। আল্লাহ এত সম্মান দিয়েছেন, নবীদের মা বানাইছেন, নারীদেরকে নবী বানান নাই, নবীদের মা বানাইছেন। জান্নাত থাকে কোথায়? মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত, সেই নবীদের মা বানাইছেন। সুবহানাল্লাহ, নবীদের মা বানাইছেন আপনাদেরকে, আপনারা মায়ের জাতি, নবীদের মেয়ের জাতি, নবীদের স্ত্রী যারা তাদেরকে আল্লাহ সমস্ত উম্মতের মা বানাইছেন, সেই আয়েশার জাতি, সেই উম্মে সালামার জাতি, সেই খাদিজার জাতি। সুতরাং আপনাদের আখলাক হবে খাদিজার মত, আখলাক হবে আয়েশার মত, আখলাক হবে উম্মে সালামার মত, আখলাক হবে ফাতেমার মত, আখলাক হবে মারিয়ামের মত, আখলাক হবে আসিয়ার মত। সুবহানাল্লাহ, আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আলোচনা দীর্ঘায়িত করব না, সর্বশেষে যে বিষয়টি আপনাদের কাছে অনুরোধ করবো, আমার ভাইয়েরা, নামাজ আমাদেরকে পড়তেই হবে, সালাতবিহীন জান্নাতে যাওয়া নাটা পাওয়া কোনো ক্রমে সম্ভব নয়। সালাত আদায় করব, সালাতটা কার মত আদায় করব? সালাতটা কার মত? আচ্ছা, ইমানটা আনবেন কার মত? ইমান আনবেন সাহাবীদের মত, নামাজ পড়বেন রাসুলের মত, দুই রকম হয়ে গেল না? জি, ইমান আনবেন সাহাবায়ে কেরামের মত, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইযা কিল লাহুম আমিনু কামা আমানান নাস। ইমানটা আনতে হবে সাহাবায়ে কেরামের মত, কারণ হলো নবীর মত ইমান আনা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আলাইহিস সালামকে দেখছেন, আমরা জিব্রাইল দেখছি না, জিব্রাইল কি রকম হাদিসে বর্ণনা দিয়েছেন, 600 ডানা বিশিষ্ট বিশাল জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সরাসরি দেখছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সরাসরি দেখছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি সরাসরি পর্যন্ত যত নবী রাসূল সবাইকে দেখছেন, আমরা কয়জন দেখছি? আমাদের নবীটাও তো দেখিনি, অথচ নবী রাসূল সব নবী রাসূল দেখছেন, কোথায় দেখছেন? বাইতুল মাকদাসে মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান দেখছেন, দ্বিতীয় আসমান দেখছেন, সকল আসমান দেখছেন, সকল আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সিদরাতুল মুনতাহা দেখছেন, আমরা কয়টা দেখছি? তাহলে রাসূলের মতো ঈমান কি আমাদের পক্ষে সম্ভব না? এজন্য আল্লাহ পাক বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, হে নবীর সাহাবীরা, অন্যান্য মানুষেরা যদি তোমাদের মত ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ, কিন্তু ইবাদত গুলো করতে হবে কার মত? রাসূলের মত, রাসূলের মত। নামাজটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, রোজাটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, হজটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, হেজাবটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মত। নিজের ইচ্ছা মতো হেজাব পালন করা যাবে না, নিজের ইচ্ছা মতো নামাজ পড়া যাবে না, কিন্তু আমাদের অনেক ভাইকে দেখি নিজের ইচ্ছা মতো নামাজ পড়ে, ইচ্ছা মতো নামাজ দেখছেন? আমি দেখছি অনেক ইচ্ছা মতো নামাজ, কিরকম একবার বুঝে গেছে আল্লাহ একবার বলেই আর খাড়া হয় না, সোজা হয় না, সোজা হয়তো কষ্ট, রুকু থেকে সাজদা চলে, এরকম নামাজই দেখছেন না? একবার সাজদা গেছে আল্লাহ একবার বলি, দ্বিতীয়বার উঠে বসে না, আবার ওই হাত আছে আল্লাহ একবার আল্লাহ একবার, এক কাজে মানে সংক্ষিপ্ত পরিবার তাড়াতাড়ি গুছাস্তা শেষ। এরকম আমাদের অনেক মা বোনেরা নামাজ পড়ে, ঠিক মতো বসতে জানে না, ঠিক মতো দাঁড়াতে জানে না, ঠিক মতো সালাম বেরোতে জানে না। আমাদের দেশে দেখবেন ইমামের আগে মুসল্লি সালাম বেরে বসে থাকছে, ইমামের এখানে একদিকে ফিরানো হয়নি, মুসল্লির দুই দিকে ইমাম আত্তাহিয়াত পড়তেছেন, দরুদ পড়তেছেন, দোয়া মাসুরা পড়তেছেন, মুসল্লির পড়া শেষ। মুসল্লি কি করে? মুসল্লি সিগন্যাল দিতেছে যে আমাদের শেষ, আপনার শেষ হয় না কেন, তাড়াতাড়ি শেষ করেন, সবাই শেষ হয়ে গেছে। অর্থাৎ নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ না হলে ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ পাক সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী না হলে ওই ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। সাথে সাথে খেয়াল রাখতে হবে হালাল রিজিক না হলে আল্লাহ ইবাদত কবুল করে না, এই জন্য হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে, সুদ মুক্ত থাকতে হবে, ঘুষ মুক্ত থাকতে হবে, বিভিন্ন রকমের অবৈধ উপার্জন বাদ দিতে হবে, বিভিন্ন রকমের হারাম ব্যবসা বাণিজ্য বাদ দিতে হবে, ধোকাবাজির ব্যবসা, প্রতারণার ব্যবসা, এই জাতীয় মিথ্যা কথা বলার ব্যবসা, এগুলো সব ছেড়ে দিতে হবে। এরপরে নামাজ কবুল হওয়ার জন্য অনেক আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, সেটা হলো অনেকেই আমরা নিজের বাড়ির জায়গা জমিন গুলো ঠিক মতো দিই না, বোনের জায়গা জমিন গুলো ঠিক মতো দিই না, ফুপুর জায়গা জমিন গুলো ঠিক মতো দিই না, সব পরিবারের জায়গা জমিন গন্ডগোল এই দেশে মনে হয় নাই। আমাদের দেশে দেখি যে সব পরিবারে খালি জায়গা জমিন গন্ডগোল, এক শ্রেণীর মুরব্বী বাইরে এসে এখন নিজে জীবিত থাকতে জায়গা জমিন বন্টন করা শুরু করে দিয়ে এরকম মুরব্বীর সংখ্যা এখন বেড়ে গেছে। নিজে এখনো জীবিত কিন্তু জায়গা জমি বন্টন করা শুরু করে দিছে, ছেলেরে দিচ্ছে, মেয়েরে দিচ্ছে, সবারই দিকে দিচ্ছে, মানে উনি বিশাল একটা ভালো কাজ করে ফেলতেছে, অথচ এটা হারাম। জীবিত অবস্থায় জায়গা জমি বন্টন করা যাবে না। আপনি কেমনে জানলেন কি আগে মারা যাবো? আপনি আগে মারা যাবেন না, আপনার ছেলে আগে মারা যাবো, আপনি জানছেন কেন? এই কাহিনীর খবর জানলেন কেমনে? আগে যে আপনি জায়গা জমি দিয়ে দিচ্ছেন, আপনি আগে মরবেন না, আপনার ছেলে আগে মরবো না, আপনার স্ত্রী আগে মরবো না, মেয়ে আগে মরবো, জানলেন কিভাবে? আপনি কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আন-নাসার 11, 12, 13, 14 এই চারটি আয়াতে কারিমে সম্পত্তি বণ্টন করছেন। 7 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন সূরা আন-নাসার, লিরিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা তারাকা, এই কথাটা আল্লাহ পাক কয়েকটা জায়গায় বলছেন এই সূরা আন-নাসার মধ্যে। মিম্মা তারাকা মানে সম্পত্তি বণ্টনের প্রক্রিয়া তখন শুরু হবে যখন কোন লোক মারা যাবে এবং যা রেখে যাবে, রেখে গেলেও সব বণ্টন করা যাবে না, রেখে যাওয়ার পরে প্রথম তার দাফন কাপড়ের ব্যবস্থা করতে হবে, তারপরে তার ঋণ থেকে ঋণ পরিশোধ করতে হবে, তারপরে তার জাকাত দেয় সম্পদের জাকাত দিতে হবে, যেন হজ খরচ ছিল হজ করে নাই তাহলে ওই অবধি হজ করতে হবে, এইগুলা সব করার পরে যেটা থাকবে এটা মিরাজ। এখন উনি জীবিত থাকতে বন্টন করা শুরু করে দিছে, অনেক বড় মিরে কাজ করে। আরেক কাজ করে কি, মেয়েদেরকে ঠকানোর জন্য ছেলেদেরকে বেশি করে দিয়ে দেয়, মেয়েদেরকে অল্প একটু দিয়ে বলে যে মা মাফ করে দিস, হজে রওনা দিচ্ছে। উনি হজে রওনা দিচ্ছে না, উনি জাহান্নামের দিকে রওনা দিচ্ছে। উনি একসময় হজ করলেও জাহান্নামে, হজ করলে মানুষ আপনি বান্দা হোক কষ্ট করলে সেটা হজের মাধ্যমে মাফ হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সেগুলো নষ্ট করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাধ্যমে আপনাকে মাফ করে দিতে পারে, যদি তওবা কবুল হয়। কিন্তু বান্দার হক নষ্ট করে আপনি হজ করবেন, হজে কোনো কাজ হবে না, এটা মাফ হবে না। এই জন্য মেয়েদেরকে ঠকাচ্ছেন আপনি, কেয়ামতের বাজারে মেয়েরা আপনার জন্য আল্লাহর কাছে আপিল করবে, বিআই দিয়ে জানবেন প্রতিটা কোন অপরাধে মেয়েদেরকে হত্যা করা হয়েছিল এটা যেমন মামলা হবে, কোন অপরাধে আপনি জায়গা কম দিয়েছেন এটারও মামলা হবে। মেয়েদের কি অপরাধ করছে আপনি কম দিলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন আপনি কম দেওয়ার কে? তাহলে বোঝা গেল আল্লাহর দেওয়া আল্লাহর বন্টন আপনার পছন্দ হয় নাই। এই জন্য জায়গা জমিন বন্টনটা খুব সাংঘাতিক, এখানে যদি এক বিঘার বেশ কম করেন, এক হাত বেশ কম করেন, স্থায়ী ভাবে জাহান্নামের কথা বলছেন আল্লাহ। মুমিনদেরকে আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলেন নাই, কিন্তু কয়েকটা জায়গায় তিনটা জায়গায় স্থায়ী জাহান্নামের কথা বলেছেন। একটা জায়গা হলো এই সম্পত্তি বন্টন, সূরা আন-নাসা 14 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়ামাইয়া আসাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আমি আল্লাহ যে সম্পত্তিটা বন্টন পদ্ধতি দিলাম, এটার যদি কেউ নাফরমানি করে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, ইউদখিলহু নারান, আল্লাহ পাক তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, ওই জাহান্নামে স্থায়ী হবে। কারণ আল্লাহর জমিন, আল্লাহর জমিন বন্টনের দায়িত্ব আল্লাহ রাসূলকেও দেন না। অসংখ্য আবাদত দেখবেন আল্লাহ শুধু সংক্ষেপে বলে দিচ্ছেন, জমিনের বন্টন করে দিচ্ছেন আল্লাহ, এই বন্টনে হেরফের করবেন এটা আল্লাহ সহ্য করেন না, এই জন্য স্থায়ী জাহান্নামের হুমকি দিচ্ছেন আল্লাহ। আমাদের অনেক ভাই বোন দেখা যায় যে বোনদেরকে ঠিক কত জায়গা দেবে গুলো দেয় না, ফুপোদেরকে দেয় না, চাচা দাঁড়াতে দেয় না, এমনি খুব আল্লাহ ভালো মানুষ, প্রতি বছর হজে হজা অমরহ করে, নামাজে প্রথম কাতারে দেখা যায় খুব আল্লাহ ভালো মানুষ, কিন্তু জায়গা জমি গুলো ঠিক কত দেয় না। এই জায়গা জমিন যদি এক কড়া যদি আপনার কাছে অন্যের জায়গা জমিন থাকি যায়, যত আবাদত বন্দেগি করবেন, কোন আবাদত বন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, কারণ আপনার উপার্জন হালাল না, রিজিক হালাল না। অনেক সময় বোনেরা জায়গা জমি নিতে চায় না, এই ব্যাপারে মা বোনদেরকেও বলে দিই, অনেক সময় বোনেরা জায়গা জমি নিতে চায় না, বলে কি কয় আমাদের দেশে কুসংস্কার আছে, কয় জায়গা জমি নিলে এগুলা বাবার বাড়ি থেকে নিলে এগুলা মানে ইয়া হয় না, মানায় না, আর এগুলা মানে ক্ষতিগ্রস্ত হয় বা ওইখানে বিপদ আপদ মুসিবত লাগে যায়, এগুলা অনেক খারাপ কাজ, এবং এই বিশ্বাস করলে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহর বন্টন পদ্ধতি আল্লাহ জায়গা জমিন দিছেন, আপনি বলতেছেন নিলে ক্ষতি হবে, তাহলে আল্লাহ বুঝে নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ আপনার ক্ষতি করতে চান, নাউজুবিল্লাহ। আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই জমিন দিছেন এই জমির মধ্যে শুধু আপনি একা মালিক না, আপনার সম্পদের ভিতরে আপনার ছেলে মেয়েরা মালিক আছে, আপনি যে বুজুর্গি দেখায় বলতেছেন যে বাবার বাড়ির সম্পদ দিবেন না, এটা আমার খারাপ কাজ, গুনার কাজ, আপনি নিতেই হবে, এবং ভাইয়েরা না দিলে মামলা মোকদ্দমা করিয়ে নিবেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে এটা আমি নিয়ে থাকব, এবং আমাদের দেশের আইনেও কিন্তু মানে এটা আপনি বৈধ অধিকার, আপনি সম্পদ পাইবেন, এটা ইসলামের আইনে যেমন দেশের বাংলাদেশের আইনেও সেম আইন, আপনি এটা মামলা করেও নিতে পারেন, এর জন্য ভাই যদি দিতে না চান আপনি আইনের আশ্রয় নিয়ে হলেও নিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। এই বুজুর্গি দেখাবেন না যে না আমার ভাইরা খাক, সম্পত্তি দেওয়ার মালিক আল্লাহ, কারো দেখবেন যে জমি 5% নাই, এটা আল্লাহ পাক 500% দিয়ে দিয়েছে, আর কারো অনেক ছিল এক মুহূর্ত সব চলে গেছে, এরকম সমাজে নাই, তা আপনি কেন বোনেরটা লই আপনারা তো লোক, আপনি মনে করতেছেন বোনেরটা চলে গেলে আমি মকিরে যাব, আমি মনে চলতে পারবো না, আপনার কোন ইমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আসে নাই, বোনেরটা বোনকে দিয়ে দেন, ভাইটা ভাইকে দিয়ে দেন, সবাইকে সবাইকে দিয়ে দেন, আমার আল্লাহ জমিনে আমার রিজিক রাখছেন, এবং আমাকে আল্লাহ ইচ্ছা করলে অনেক দিতে পারেন, ওই বোনেরটা দিয়ে অমুকেরটা দিয়ে আমি বিশাল কিছু সম্পদের মালিক হতে হব, এটা জীবনে কেউ হতে পারে না, এই জন্য আমার ভাইরা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এগুলো সমাজের চলমান জিনিস, মারাত্মক জিনিস, এই সম্পদ বন্টন গুলো ঠিক মতো হচ্ছে না, কিন্তু আবার দেখা যায় আমরা মনে করতেছি আমি হালাল খেতেছি, কিন্তু আপনার উপার্জন এখানে হালাল না, আপনার জমিনে গন্ডগোল আছে, ওই জমিনে যত দান পাইবেন সব হারাম, জমিনের ওষুধ দেন না ফসলের, তাও আপনার সম্পদ ফসলের ওই জমির দান হারাম, জমিন বন্ধক রয়েছে যে আপনাদের দেশে আছে কিনা জানি না, পদ্ধতি যেটা বন্ধকের একটা সুদী পদ্ধতি, যে টাকা দিলাম আপনাকে 10,000 টাকা জমিটা আমাকে দিচ্ছেন, দেওয়ার পরে যতদিন টাকা দিবেন না ততদিন আমি জমির ফসল খেতে থাকবো, এটা সুদি পদ্ধতি, এটা হারাম। ইসলামে এই জাতীয় বন্ধক নাই। বন্ধকের বৈধ পদ্ধতি হলো আপনি টাকাটা দিচ্ছেন সিকিউরিটি ভালো, কিন্তু জমিতে যে ফসল হবে সেটা দুইজনে ভাগ করে দিতে হবে, একজনে সব খাইতে পারবে না, একজনে সব খাইলে এটা সুদি পদ্ধতি। এগুলো বলা মাইকের আমাদের থেকে জেনে নেবেন। আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম যে এই জাতীয় এই জায়গা জমিনের ব্যাপারে, সম্পদের ব্যাপারে, এগুলোর ব্যাপারে সবসময় হালাল খাওয়ার চেষ্টা করবেন, হালাল উপার্জন চেষ্টা করবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাতের মুসল্লি বানিয়ে, আল্লাহ এই এলাকাকে সব ভাই বোনদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দিন, আমার মা বোনদেরকে পর্দাশীল বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল উপার্জনের উপর চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك এই দোয়া পড়ছেন আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটি প্রশ্ন আসছে, সংক্ষেপে আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। প্রথম প্রশ্ন হলো, বিভিন্ন পীর সাহেবরা কি কাল হাসরের মাঠে সাফাত করতে পারবে? এটা গুরুত্বপূর্ণ বিষয়, সাফাত একটি গুরুত্বপূর্ণ আকীদার বিষয়। সাফাত মানে সুপারিশ। যুগে যুগে কোটি কোটি মানুষ শিরকে নিপতিত হয়েছে এই সাফাত ঠিকানা ধরে। এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে সাফাতের বিষয়টাকে বারবার স্পষ্ট করছেন। আয়াতুল কুরসি আছে না? আয়াতুল কুরসি চিনেন? কোন আয়াতটা বলেন তো দেখি। সূরা আল বাকারা 255 যে আমি আল্লাহর অনুমতি ছাড়া সাফাত করতে পারেন, অর্থাৎ সুপারিশ হক, সুপারিশ হক। মুতাযিলারা সুপারিশ বিশ্বাস করে না, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে সাফাত হক, সাফাত হবে, এটা আমাদের আকীদার একটা অংশ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফাত করবেন লিল মুজনিবিন, গুনাহগারদের জন্য, কবিরা গুনাহগারদের জন্য নবী সাল্লাল্লাহু সাফাত হবে। তারপর ফেরেশতারা সাফাত করবেন, সমস্ত নবী রাসূলেরা সাফাত করবেন, তারপরে আপনার সিদ্দিকীন সুহাদা সালেহীনেরা সাফাত করবেন, ওলামায়ে কেরাম যারা সালেহীন তারা সাফাত করবেন, তারপরে আপনার হুফাজে কেরাম তারা সাফাত করবেন। এইভাবে ধারাবাহিক সাফাত চলতে থাকে। কিন্তু সাফাত কে কে করবেন এটা নির্ধারণ করবেন কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার জন্য করবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন যে লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, যে কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক কথা বলার অনুমতি দিবেন না, ইল্লা মান আযনা লাহু রাব্বাহ ওয়া ক্বাল সাওয়াবা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোন কথা বলার সুযোগ দিবেন না, ইল্লা মান আযনা লাহু রাব্বাহ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু অনুমতি দিবেন। অর্থাৎ কে সুপারিশ করবেন, কার জন্য করবেন, এটা ঠিক করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ পাক বলেন কুল লিল্লাহিস সাফাআতু জামিয়া, সমস্ত সাফাআতের মালিক আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ সাফাআত কার ইচ্ছা অনুযায়ী না, আমাকে আল্লাহ পাক বলে দিল যে তুমি তোমার পছন্দ মতো দর্শককে জান্নাতে নিয়ে যাও, এইরকম সাফাআত হবে না। সাফাআত হলো আল্লাহ পাক বলবেন যে অমুক অমুক অমুককে সাফাত করো, মানে সাফাতে কয়েকটা স্তর থাকবে, সাফাতে ওজমা, তারপর আবার কিছু আছে সামান্য গুনাহের জন্য জান্নাতে যেতে পারতেছে না এদের জন্য, আবার কিছু আছে জাহান্নামে গেছে তাদেরকে জাহান্নাম থেকে আনার জন্য বিভিন্ন স্তরে সাফাত হবে। এখানে কার জন্য কে করবে এটাও আল্লাহ নির্ধারণ করবেন, এবং কে করবে এটাও আল্লাহ নির্ধারণ করবেন। এখন প্রশ্ন হলো, দুটোই যদি আল্লাহ নির্ধারণ করে তাহলে সাফাতের দরকার কি? এরকম প্রশ্ন হয় না? এটা দরকার হলো এই জন্য যে আল্লাহ পাক জান্নাতীদের মর্যাদা একজনের উপর একজনের মর্যাদা বাড়ায় দিবেন, এই মর্যাদা বাড়ানোর জন্য কাউকে কাউকে সাফাত কারীর মর্যাদা দিবেন, কাউকে কাউকে সাফাত কৃত নির্দিষ্ট করে কারো জন্য সাফাত করতে পারেন। আর কেউ যদি বলে সবাই আমার কাছে আসেন, আমার সাথে থাকেন, আমার সোহবতে থাকেন, আমাকে খাওয়ান, আমাকে হাদিয়া দেন, আমি আপনাদের সবাই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, তাহলে বুঝতে হবে উনি তাগুত, উনি সাফাতের ব্যবসা করতেছেন। ইসলামে এই ব্যবসার কোন স্থান নাই। এমনি ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। ওলামায়ে কেরামের সোহবতে থাকবেন কেন? দ্বীন শিখার জন্য, এলেম শিখার জন্য, নবী সাল্লামের সুন্নত শিখার জন্য, কোন আমল কেমনে করবেন এগুলো শিখার জন্য, মানে কেমনে আপনি আমলের মাধ্যমে নাজাত পাবেন, এই জন্য ওলামায়ে কেরাম লাগবে। কিন্তু ওলামায়ে কেরাম সুপারিশ পাওয়ার আশা কোন ওলামায়ে কেরাম কোন দিনদার কোন সালেহীন করা যাবে না। ফজরের পরজ নামাজ শুরু হয়ে গেলে কি সুন্নত পড়তে পারবো? এটি ইখতিলাফি মাসায়েল। আপনি এখানে প্রথমে আমার আসলে প্রশ্ন উত্তর দিতে দেরি হয়, অনেক সময় লাগে, এজন্য প্রশ্ন যত কম করেন তত ভালো। একটা প্রশ্ন বুঝাইতে অনেক সময় লাগে, যে প্রশ্নগুলো আসে এগুলোর অধিকাংশ প্রশ্ন আসে একতলাফি বিষয়, আর একতলাফি বিষয় হুট করে একটা বলা যায় না, একটা সব আগাগোড়া বলে দিতে হয় না। কিন্তু দেখা যায় এটা নিয়ে সমাজে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। একতলাফি বিষয় যদি আপনি হুট করে একটা বলে দিন, এর জন্য এটা আগাগোড়া বুঝে দিতে হয়। এখানে আকীদার ক্ষেত্রে একটা, ফেকের ক্ষেত্রে একটা, ফেকি মাসালা নিয়মে হলো যে একটা মাসালায় চার পাঁচটা মত থাকবে, এটা ফেকের স্বাভাবিক নিয়ম। এখানে ওলামায়ে কেরাম আছেন, ফেক করতে গেলে প্রত্যেকটা মাসালা যে আবু হানিফা রহমতুল্লাহ এইভাবে বলছেন, এবং আবু ইউসুফ রহমতুল্লাহ এটা বলছেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এটা বলছেন, ইমাম শাফি রহমতুল্লাহ এটা বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এটা বলছেন, ফেকের সিস্টেমে এটা। মানে ফেকি যে ইস্তিহাদি বিষয়গুলো গবেষণা পাঁচটা পাঁচ রকম হবে, এটা স্বাভাবিক বিষয়। গবেষণা যদি সবগুলো একরকম হয় তো বুঝতে হবে এরা আগে পাঁচজনে মিলে গোপনে সিদ্ধান্ত নিছে যে আমরা গবেষণা করি রেজাল্ট একটাই দেব, তাহলে বুঝতে হবে এটা যোগসাজশ হয়েছে। আর যদি গবেষণা রেজাল্ট পাঁচটা পাঁচ রকম হয় বুঝতে হবে এটা সঠিক গবেষণা, সঠিক রিসার্চ। এই জন্য যুগ যুগ ফোকাহায়ে কেরাম যখন কোরআন সুন্নাহ সামনে রেখে ইস্তিহাদ করছেন, গবেষণা করছেন, গবেষণা রেজাল্ট পাঁচটা পাঁচ রকম হয়েছে, এটা ইসলামের একটা সৌন্দর্য। অনেক সময় পাঁচটাই সঠিক, আপনি যে কোনো একটা আমল করলেই হবে। অনেকে আবার বলে দুটা কেমনে সঠিক হয়, পাঁচটা কেমনে সঠিক হয়, অসংখ্য হাদিস আছে পাঁচটাও সঠিক হতে পারে। আমি বারবার ওই হাদিসটা বলি, দেখ জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে পাঠিয়েছেন, বাদায় বলছেন যে ওই জায়গায় যাই আসরের নামাজ পড়ি না, রাস্তায় আসরের নামাজের টাইম চলে যাচ্ছে। এখন একদল সাহাবী বলতেছেন যে আসরের ওয়াক্ত হইলেও এখানে পড়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে ওখানে যাই পড়তে হবে। কালকেও যদি ওখানে যায় পৌঁছে তো কালকে আসরের নামাজ পড়বো, কারণ রাসূল বলছেন ওই জায়গায় পড়তে হবে, ওই জায়গায় পড়তে হবে। আরেকজন বলতেছে তোমরা বুঝো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চেয়েছেন যে আমরা যাতে দ্রুত গতিতে চলে যাই, যাতে ওখানে যে আসরের ওয়াক্ত থাকতে থাকতে আমরা পৌঁছে যাই। এই জন্য নবী সাল্লাল্লাহু বলছেন যে ওখানে যায় আসরের নামাজ পড়ে। দুই দুই দলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে গবেষণা করছেন, কিন্তু রেজাল্ট হয়েছে দুই রকম, একদল রাস্তায় নামাজ পড়ছে আরেকদল ওখানে যায় পড়ছে। পরে নবী সাল্লাল্লাহু কাছে যখন মদিনায় এসে বলা হলো, নবী সাল্লাল্লাহু বললেন দুইটাই সঠিক, দুটাই সঠিক, কারণ দুটাই নবী সাল্লাল্লাহু কথা নিয়ে নবী সাল্লাল্লাহু হাদিস নিয়ে ইস্তিহাদ করছে। এখানে ফকিহদের মধ্যে যত একতলাফ আছে সবগুলাই সঠিক, সবগুলাকে বলা হয় ভুল, তবে গুড়ের মধ্যে একটু বেটার আছে, বেস্ট আছে, সব ভুল, গুড়ের নিচে কোনোটা নাই। কিন্তু আবার চারটা মত থাকলে চারটা মতের মধ্যে একটা বেটার আছে, একটা বেস্ট আছে। এই জন্য আপনি আমল করবেন যেটা বেটার, যেটা বেস্ট, কিন্তু অন্যটাকে খারাপ করবেন না, ভুল করবেন না, এটা খেয়াল রাখবেন। একটা রাবি মাসায় এগুলার ব্যাপার, এবং এই এই ফেকি মাসালার কারণে মুসলিমের মধ্যে ঐক্যে ফাটল ধরবে না, কারণ মুসলিম ঐক্য ফরজ। আর ফেকি মাসালার অধিকাংশ একটা রাবি সুন্নত নিয়ে মুস্তাহাব নিয়ে, আপনি সুন্নত মুস্তাহাব নিয়ে মুসলিম ঐক্য নষ্ট করা যাবে না। মুসলিম ঐক্যটা ফরজ, ওইটা আগে ঠিক রাখতে হবে। মাসালা পাঁচজন পাঁচ রকম আমল করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যিনি জানলে আমল করুক, তিনি আমার ভাই, তিনি মুসলিম। একজন হাত বুকে বাঁধে, আরেকজন নামে নিচে বাঁধে, কিন্তু দুইজনে ভাই, দুইজনে মুসলিম। হাত এখানে বাড়লেও নামাজের কোনো অসুবিধা নাই, এখানে বাড়লে অসুবিধা নাই, হাত ছেড়ে দিলেও অসুবিধা নাই, হাত না বাড়লেও নামাজের অসুবিধা হয় না। আমিন জোরে বললেও অসুবিধা নাই, আস্তে বললেও অসুবিধা নাই, কিন্তু আমিন না বললেও কোনো অসুবিধা নাই। কিন্তু এই আমিনের কারণে মুসলমান কখনো বিভক্ত হইতে পারে না, ঐক্য নষ্ট হবে না। এই এই জিনিসটা, এই সূত্রটা সবসময় মনে রাখবেন যে মাসালা পাঁচজন পাঁচ রকম আমল করবে, কিন্তু সবাই আমরা বাইরে। মুসলিম ভ্রাতৃত্বটাও এটা ফরজ, এটা ঠিক রাখতে হবে। ফজরের ফরজ নামাজ শুরু হয়ে গেলে সুন্নাত পড়তে পারবে কিনা, এটা ফকিহদের মধ্যে এক খারাপ আছে। হানাফি মাযহাবের মত হলো পড়তে পারবে, যদি মনে করেন যে আমি সুন্নাত পড়িয়ে জামাত পাবো তাহলে পড়া যাবে, আর অন্যান্য ফকিহদের মত হলো এটা পড়া যাবে না। তবে এখানে ওলামায়ে মদিনা, মদিনার ওলামায়ে কেরাম ইস্তিহাদ করে, গবেষণা করে, তারা রিসার্চ করে দেখেছেন যে এই দুইটা মতের মধ্যে যে মতটা পড়া যাবে বলা হয়েছে এইটা বেশি বিশুদ্ধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্পষ্ট হাদিস আছে যে ইজা উতিমাতি সলাহ পালা সলাহা ইলাল মাকতুবা, যখন সলাতে একামত হয়ে যাবে ফরজ ছাড়া আর কোন নামাজ নাই। তো যখন একামত হয়ে গেছে তখন আর সুন্নত পড়া যাবে না, সুন্নত পড়া থাকলেও সুন্নত ছেড়ে দিতে হবে, এটাই হলো বেশি বিশুদ্ধ। তবে কেউ যদি পড়ে সেটাও ফুকায়েরা রাস্তায় আমরা তাকে নিষেধ করব না, কিন্তু আমরা আমল করার চেষ্টা করবো যেটা বেশি সহি। এখন কত হলো আপনি যে এটা বেশি সহি বুঝতে কেমনি, এই প্রশ্ন আসবে না? না, আমি সাধারণ মানুষ, আমি বুঝবো কেমনি কোনটা বেশি সহি? এটা আপনি বোঝা একবারে সহজ, এটা বোঝার জন্য যে আমি ইসলামিয়া মদিনা মনাও করা, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মনাও করা, এই ইউনিভার্সিটিতে পড়াই হয়েছে এই কাজটা করার জন্য, যে এই পাঁচটা মতের মধ্যে কোন মতটা বেশি বিশুদ্ধ এটা তারা গবেষণা করে। আর মদিনার ইমান, মদিনার আমল, মদিনার এলেন, এটা কেয়ামত পর্যন্ত বিশুদ্ধ এলেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সার্টিফিকেট দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি বুখারীতে দেখবেন একটা অধ্যায় আছে ফাযায়েলুল মদিনা, মদিনার ফজিলত সংক্রান্ত একটা অধ্যায় আছে, এখানে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল ঈমান আলা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, পৃথিবীর কোথাও বিশুদ্ধ ঈমান না পাওয়া গেলেও মদিনাতে পাওয়া যাবে, মদিনাতে বিশুদ্ধ ঈমান থাকে। দাজ্জাল বাংলাদেশে আসবে, তারপর ইন্ডিয়া আসবে, পাকিস্তানে আসবে, সব দেশে দাজ্জাল আসবে, মদিনাতে দাজ্জাল ঢুকতে পারবে না। তাহলে মদিনার ঈমানটা, মদিনার আমলটা, মদিনার এলেমটা, এটা দাজ্জাল মুক্ত থাকবে, এটা আমাদের গুলার মধ্যে দাজ্জাল ঢুকে যাবে। আমাদের গুলো অনেক আমলে, অনেক ঈমানে দাজ্জাল ঢুকবে, মদিনার ঈমান, মদিনার আমল, মদিনার এলেম দাজ্জাল মুক্ত, ফেতনা মুক্ত, বিশুদ্ধ। এই জন্য যুগে যুগে চোদ্দশো বছর ধরে সবচেয়ে বিশুদ্ধ ওলামায়ে কেরাম, বড় আলেম সব ওলামায়ে মদিনা, মদিনার মধ্যেই ছিলেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ, তিনি সারা জীবন মদিনা থাকছেন, মদিনার বাইরে যেতেন না, মদিনার মৃত্যুর জন্য দোয়া করতেন, এবং তিনি কোনো মাসালার ব্যাপারে যদি দেখতেন যে হাদিস একরকম, মদিনার ওলামাদের আমল আরেক রকম, ইমাম মালিক রহমতুল্লাহ ওলামায়ে মদিনার আমলকে অগ্রাধিকার দিতেন। এমনকি হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তিনি ছয় মাসালায় তিনি ইরাক থেকে মদিনা গেছেন, যে মদিনার মানুষের ছটা কি রকম এটা দেখার জন্য, ফিতরার ব্যাপারে যে ছ, তিনি যা দেখছেন যে ইরাকের ছয়ের সাথে মদিনার ছয় কিছু বেশ কম আছে, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছেন মদিনার যে ছ এটাই বিশুদ্ধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিতরা দিয়েছেন মদিনার ছ দিয়ে, ইরাকের ছ দিয়ে। এজন্য মানে ওলামায়ে মদিনা ওখানে রিসার্চ করে, আজও পৃথিবীর মধ্যে সারা আলেম মদিনাতে আছে আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস না হলে আপনারা তাই দেখে আসি, মসজিদে নবমীতে দেখে আসি, আলম কাকে বলে, আলম কি জিনিস, মসজিদে নবমীতে সারাদিন দাস চলে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, দেখবেন আলম কাকে বলে, আলম কি জিনিস, মদিনাতে আলাপাকে কোন রাখছে। মদিনার আলমেরা বলছেন যে এই মতগুলোর মধ্যে বিশুদ্ধ মত হইল যে যখন ফজরের জামাত শুরু হয়ে যাবে সুন্নাত পড়া যাবে, এটা বিশুদ্ধ মত। আচ্ছা, শরীরে তাবিজ ঝুলানো যাবে কিনা, যেসব হুজুরেরা তাবিজ দিয়ে তাদের পিছনে নামাজ পড়া ঠিক হবে কিনা, এই ব্যাপারে আমার দুই ঘন্টার খোঁটবা আছে, ওই খোঁটবা না শুনলে আপনি বুঝে আসবেন। তাবিজ এক জিনিস, তামিমা এক জিনিস। এটা আমাদের দেশের তামিমাটাকে তাবিজ বলা হয়, তাবিজ শরীয়তে বৈধ, এটা তামিমা শেরেক। কিন্তু কোনটা তামিমা কোনটা তাবিজ এটা বুঝতে হবে, এটা বুঝাতে হলে আমার অনেক সময় লাগবে। মূল কথা হলো আমাদের দেশে যেগুলো ঝুলায় এগুলা আসলে মানুষ না বোঝার কারণে, কিছু মানুষ না বোঝার কারণে, জাগ্রতার কারণে ঝুলায়। মনে করো যে আলমেরা দিতেছে কি না, এটা জায়েজ না, ওরা কি দিত নাকি, তবে এগুলো দেওয়া জায়েজ নাই। এগুলোর মধ্যে শেরকে আকবর আছে, শেরকে আসগর আছে। যদি বুঝে শুনে কেউ দে এটা শেরকে আকবর, যদি না বুঝে শুনে দে এটা শেরকে আসগর, কবির গুনাহ। এই জন্য এগুলো দিবেন না, এগুলো ব্যবহার করবেন না, কারোর কাছে থাকলে ছেড়ে পালা গিয়ে। কারণ সৌদি আরব থেকে শুরু করে পুরো আরব বিশ্বে কোটি কোটি মুসলমান বসবাস করে, এদের কারো হাতে গলায় কোমরে কোথাও এগুলা নাই। ওই দেশের লোক সম্পর্কে যাইতেছে, ওই দেশের সব লোক অসুস্থ, তাহলে আমরা ছেড়ে দিলে আমরা কি সম্পর্কে যাবো নাকি? যেটা ইসলামের অনুমোদন নাই আপনি এটা করতে যাবেন কেন? স্পষ্ট হবে যে একটা দুটো হাদিস না, অসংখ্য হাদিস। এইরকম জানার পরেও যারা এটার ব্যবসা করেন, এটার ব্যবসা কিন্তু সবচেয়ে বড় ব্যবসা। ইমামতি করি কয় টাকা পাওয়া যায়, আপনারা কয় টাকা দেন? ইমামতি করি 2,000-3,000 টাকা দেন, এটা দিয়ে তো সংসার চলে না, কিছুই চলে না। তবে আমি অনুরোধ করবো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে শেরেক ছেড়ে দিতে হবে। শেরেক ছেড়ে দিয়ে যদি আমি কষ্ট করেও দিন যাপন করি, আল্লাহ আমাকে সেটার মধ্যে বরকত দিবেন। শেরেক করে আমি যত আরামে জীবন যাপন করি, আমার দুনিয়াতেও শান্তি পাবো না, আখেরাতেও পাবো না। এজন্য আমরা নামাজ হবে কিনা এই কথা বেশি বোঝার দরকার নেই। এই কথা বুঝতে তো বাংলাদেশে আপনি নামাজও পড়তে পারবেন না, কোন মসজিদে পড়বেন? এই জন্য আগে এই কথা বুঝবেন না যে এই ইমামের পিছনে পড়া যাবে কি যাবে না। এটা যে মানুষ বলে না কম্বলের, যদি আপনি ইয়া খুঁজতে যান সেটা কম্বলে থাকবে না, লোক মসজিদে কম্বলে থাকবে না। এই জন্য এই মাসালা না খুঁজে ইমাম সাহেবদেরকে এই ব্যবস্থা করেন যে ভাই আপনাকে বেতন দিতাম আমরা 3,000, এখন থেকে 10,000 দেবো, আপনি আল্লাহর ওয়াস্তে এটা বন্ধ করেন। আপনি হুজুরের দোষ দিতেছেন, হুজুর এই ব্যবসা করে, হুজুর কেন করে এই খবর কি দিছেন? হুজুর নামাজে 5 মিনিট দেরিতে আসতে, 1 মিনিট দেরিতে আসতে হুজুরের অবস্থা খারাপ। কিন্তু হুজুরের পরিবারে ভাতের চাউল আছে কিনা, কি খাইতেছে কি না খাইতেছে এই খবর দিছেন? এগুলোতে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। খালি হুজুরের পিছনে নামাজ হবে কিনা ওই মাসালা নিয়ে অনেকে মহাব্যস্ত, এই মাসালার দরকার নেই। দরকার হলেও আগে ওনাকে কিভাবে শেরেক মুক্ত করা যায় আপনারা সেই ব্যবস্থা করেন। আচ্ছা, আগে ইমান ঠিক করে পরে নামাজ পড়বে এই কথাটা কি ঠিক? নামাজ না হলে ইমান ঠিক করবেন কেমনে? বলতেছে যে আগে ইমান ঠিক করবেন, এই নামাজ হলে ইমান ঠিক হবে কেমনে? ইমান ঠিক করতে হলেই তো নামাজ লাগবে। কেউ যদি বলে যে আমি একটা ঘর দিব, ঘরের উপরে কিছু দিব না, উপরে টিনও দিব না, ছাদও দিব না, কিছু দিব না, তা আপনি গড়ার কি ঠিক করলেন? কিছু তো করে দিতে হবে, দিলে না ঘর ঠিক হইব, আপনি নামাজে পড়বেন না তো ইমান ঠিক হইব কেমনে? ইমান ঠিক করতে হলেই নামাজ লাগবে। বর্তমান সমাজে বিভিন্ন হজরতরা বিভিন্ন কথা বলে, এক একজন এক এক রকম বলে, আমরা কোন দিকে যাবো, কিসের ভিত্তিতে সঠিক হজরের কাছ থেকে এলাম জানবো? আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা, এই কথা আজকে নতুন কথা না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন উম্মতের জন্য কোনো কিছু স্পষ্ট রেখে যান নাই। যে অনেক সময় যে এমন সময় আসবো যখন অসংখ্য একতলাফ ফাসাইয়ারা একতলাফ কাসিরা একতলাফ আর একতলাফ একতলাফ আর একতলাফ, তা আমরা কোন হুজুরের কথা শুনবো? আল্লাহ পাক সূরা আন-নাসা 59 নম্বর আয়াতে এটা সমাধান দিয়েছেন। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আর কাদের? উলিল আমর। উলিল আমর কারা? আল উলামা ওয়াল উমারা, ওলামায়ে কেরাম এবং প্রশাসনে যারা থাকবেন এরা হলো উলিল আমর। এদের আনুগত্য করতে বলছেন। এটা এখানে এদের আনুগত্যর আগে কিন্তু আতিও নাই, এর অর্থ হলো এদের আনুগত্য ততক্ষণ করবা যতক্ষণ এরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে গেলে এদের আনুগত্য করা যাবে না। এখন কথা হলো ওলি আমলের আনুগত্য করতেছো, আলেমদের আনুগত্য, আলেম পাঁচ জনের পাঁচ কথা বলছে, এখন কি করবা তুমি? যদি তোমাদের মধ্যে কোন জিনিস নিয়ে মতবিরোধ দেখা দেয়, তোমাদের উল্লেখ আমার না একজন একটা বলতেছে, কি করবা? তখন করবা যে পাঁচ জনের বাদ, পাঁচ জনের বাদ দিয়ে কি করবা? ফারুক তু আল্লাহ এবং রসুল কি বলছেন সেদিকে ফিরে দেবে। এখন আল্লাহ এবং রসুলের দিকে কেমনে ফিরে দেবেন? তখন ব্যক্তিবাদ দিয়ে দলিলের দিকে চলে যাবে, ব্যক্তিবাদ দিয়ে দলিল, মানে ব্যক্তির চেহারার দিকে তাকাবেন না, ব্যক্তিটা দাড়ি কতটুকু লম্বা, কত বড় হুজুর, কত বড় বুজুর্গ, এটা তাকাবেন না, তাকাবেন ব্যক্তির যে দলিল, দলিলটা কতটুকু বিশুদ্ধ এই দলিল দেখবেন, দলিল যতটা বেশি বিশুদ্ধ ওইটা আমল করবে। মানে তখন ভাষাটা ব্যক্তিবাদ দিয়ে ভাষণা দলিলের অনুসরণ করবে, আর এটাকে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, যালিকা খায়রু ওয়া আহসানু তাবিদ, এটাই হলো সবচেয়ে সুন্দর পদ্ধতি, আহসান পদ্ধতি। যে বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে, বিড়ি সিগারেট খাওয়া এক কথা, নামাজ আর এক কথা, নামাজ নামাজের হিসাবে হবে, বিড়ি সিগারেট খাওয়া হারাম, কবিরা গুনাহ, এটার জন্য কবিরা গুনাহ, কবিরা গুনাহর কারণে আমার নামাজ হবে না এই কথা বলা যাবে না। এই জন্য নামাজ হবে, কিন্তু সে এই হারামটা যদি তওবা না করে তাহলে তার কবিরা গুনাহ চলতে থাকবে এবং তাকে কবর শাস্তি ভোগ করতে হবে। আর এটার কারণে বিড়ি সিগারেট খেয়ে যদি মসজিদে চলে যায়, মুখের থেকে দুর্গন্ধ বের হয়, তাহলে গুনাহ হবে, মুসল্লিদেরকে কষ্ট দিল, ফেরেশতাদেরকে কষ্ট দিল, এগুলোর কষ্ট হবে, আর বিড়ি সিগারেটের হারামের গুনাহ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।